আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়ালাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, আলহামদুলিল্লাহ আজকে দ্বিতীয়বারের মতো এই মসজিদে এসেছি। আগে কয়েক বছর আগে এসেছিলাম, তো সে সময় ছিল সম্ভবত আকীদার গুরুত্ব নিয়ে আলোচনা। আজকে আমরা তখন পজিটিভ সাইডে আলোচনা করছি, আজকে একটি সাইডে আলোচনা করব আকীদার গুরুত্ব না দিলে কী হয় সেটা আলোচনা হবে আজকে ইনশাআল্লাহ। আকীদা এমন একটি জিনিস যা জীবনের শ্রেষ্ঠ সম্পদ, এতে কোনো সন্দেহ নেই। এতক্ষণ আপনারা শুনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদা নিয়ে আসছেন গদ্দান তারিয়ান। গদ্দান তারিয়ান অর্থ হচ্ছে তরতাজা, যে আকীদা কোনো নষ্ট হয় না, বিনষ্ট না, যে আকীদা একেবারে তার কাণ্ডের উপরে দণ্ডায়মান, এরকম আকীদা। যে আকীদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন সেটাই হচ্ছে মূলত ঈমান, সেটাই হচ্ছে সুন্নাহ, সেটাই হচ্ছে শরিয়া, সেটাই হচ্ছে আল ফিকহুল আকবার এবং সেটাই হচ্ছে তাওহীদ। এতগুলি নাম কেন বললাম? যে জিনিসের দাম বেশি তার নাম অনেক বেশি, অনেক কিছু। যেটা দাম বেশি, জান্নাতের অনেক দাম, এই জন্য জান্নাতের কত নাম, কেয়ামতের মাঠের ভয়াবহতার কারণে কেয়ামতের মাঠের কত নাম জানেন আপনি। আকীদার অনেক নাম, এবং আমাদের পূর্বসূরীরা 99টা বই লিখছে আকীদার উপর, 99, যেগুলো আমি উপরেরগুলো উল্লেখ করছি, নিচেরগুলো উল্লেখ করি, এখন যা তা না, মানে যেগুলো বলতে পারি আমাদের সালফে সালহীনরা লিখছেন। অথচ আমরা আকীদার বই বলতে বুঝি কী বুঝি এটা আপনারাই জানেন, আর নাম বললাম, যা আমাদের বিভিন্ন পাঠ্যপুস্তকে পড়ানো হয়, বিভিন্ন মাদ্রাসায় পড়ানো হচ্ছে, এগুলি আকীদার। অথচ আকীদার মৌলিক বই কেউ পড়ায় না। একটু আগে ডক্টর ইমাম হোসেন উল্লেখ করেছেন যে একটি বই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ লিখছেন, উনি আকীদার ক্ষেত্রে পাইওনিয়ার, বলতে পারেন তিনি আকীদার ক্ষেত্রে প্রথম বই লিখেছেন। এত কমপ্লিট করে আর কেউ আকীদার ক্ষেত্রে বই লেখেনি, সব দিক থেকে নিয়ে এসে বই লেখেনি, সবাই লিখছে একটা অংশ বিশেষ, একটা বিষয়ভিত্তিক। যারা তাকদীর অস্বীকার করছে তাদের বিরুদ্ধে লিখছে, যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বলছে তাদের বিরুদ্ধে লিখছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আবু হানিফা রহমাতুল্লাহর মতো এত সুন্দর করে সব দিক মিলিয়ে একটা বই লিখছেন, সেটাই হচ্ছে আল ফিকহুল আকবার। আর দ্বিতীয় যে আকীদার বইটা লেখা হয়েছে সেটা হচ্ছে তাও হানাফি একজন ইমাম, তার নাম হচ্ছে ইমাম আবু জাফর আত-তাহাবী। তার এই কিতাবটি এখনও সারা বিশ্বে পড়ানো হয়। শুধু আমাদের দেশে মতনটাকে বিকৃত করে, অর্থ বিকৃত করে পড়ানো হয়। ওনার এই ছোট্ট মতন, মতনত ভাষ্য, এই ভাষ্যটা যারা ব্যাখ্যা করছে তার মধ্যে সবচেয়ে উত্তম ব্যাখ্যা হচ্ছে ইমাম ইবনে আবি লেজার হানাফির ব্যাখ্যা, একজন হানাফি ইমামের ব্যাখ্যা। অথচ ওনার ব্যাখ্যা কেউ পড়বে না, ওনার ব্যাখ্যা পছন্দ হয় না। কেন পছন্দ হয় না এটা ওনাদের জিজ্ঞাসা করতে হবে, বলবে যে এমন কোনো মানুষ ছিল না, এমন কোনো ইমাম ছিল না, উনি হানাফি না, সুযোগ পাইলে ওনাকে অস্বীকার করে বসে আমরা। অথচ উনি বই লিখছে একটা সুন্দর বই, নাম শুনবেন, আত-তানবিহ আলা মুশকিলাতিল হিদায়া। এই পাঁচ খণ্ডের বই যদি আপনি পড়েন আপনার জীবন সহি আকিদা সহি আমলে চলে যাবে বিনা কষ্টে। তিনি একটা বই লিখেছেন আল ইত্তিবা, অনুসরণ করব না অন্ধ অনুকরণ করব, অন্ধ অনুসরণ করবো, এটা তিনি আলাদা করে একটা বই লিখেছেন আল ইত্তিবা। তাহলে আমাদের সালফে সালেহীন কিন্তু সঠিক পথেই ছিলেন, সঠিক মতেই ছিলেন। সময়ে সময়ে এটাকে পরিবর্তন হয়ে যাচ্ছে, যুগ যুগ ধরে পরিবর্তন হলে আবার সঠিক পথে আনার জন্য আল্লাহ যুগে যুগে কী করতেন, আকীদা পরিবর্তন হলে নবী রাসূল পাঠাতেন। আদম সন্তানদের আকীদা পরিবর্তন হওয়ার পরে কাকে পাঠিয়েছেন? নূহ আলাইহিসসালামকে, তাই না? প্রথম রাসূল পাঠিয়েছেন, ঠিক কিনা? যদি প্রথম রাসূল নূহ আলাইহিসসালামকে পাঠানোর পরে আবার আকীদা পরিবর্তন হয়েছে, আবার হুদকে পাঠাইছেন, যুগে যুগে আকীদা ঠিক করার জন্যই নবী রাসূল পাঠাইছেন। শরীয়ত পরিবর্তন হইতো কিন্তু আকিদা পরিবর্তন হয় না, আকিদা পরিবর্তন হইতো না, শরীয়ত পরিবর্তন হইতো যুগে যুগে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ার মধ্যে ওয়াসাত আছে, প্রশস্ততা আছে, এক এক মাসালা দুই তিনটা মত তিনি থাকতে দিয়েছেন, বাড়াবাড়ি করেননি। তার পিছনে আবদুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়েছে, তিনি সামনেও দেখতেন পিছনেও দেখতেন, এটা বিশুদ্ধভাবে প্রমাণিত যে তিনি রফিয়াদান করেন নাই আবদুল্লাহ ইবনে মাসউদ। কিন্তু তাই বলে কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ধরেন না যে তুই রফিয়াদান করলি না কেন, কারণ এটা আকিদার মাসালা না, এটা ফেকার মাসালা। চিন্তা করে দেখুন, আমার কথা ভুল হলে আপনার কাছে মহাদেশরা আসে জিজ্ঞাসা করেন। কিন্তু আকিদার মাসলায় তিনি ছাড়েন নাই, কারো সামান্য ভুল হলে বলছে, একজন আসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যা চেয়েছেন আল্লাহ যা চেয়েছে, কো অসম্ভব, আমার সাথে আল্লাহকে তুমি একসাথে কেন বলছো, বলো আল্লাহ যা চেয়েছেন, কারোর নাম ভুল আছে রসুল শুদ্ধ করে দিচ্ছেন, আকিদাগতভাবে ভুল থাকলে। তবে দেখা গেল আকিদার মাসালাতে চুপ থাকার বিষয় না, যুগে যুগে আল্লাহ তার নবী রাসুল পাঠাতেন, কিন্তু এখন আর নবী রাসুল পাঠাবেন না। এর দায়িত্ব আমাদের ইমাম হোসেনদের মতো লোকদের দায়িত্ব, এর দায়িত্ব ডক্টর মঞ্জুর ইলাহের মতো লোকদের দায়িত্ব, ডক্টর সাইফুল্লাহর মতো লোকদের দায়িত্ব, যারা সঠিক পথটি আপনাকে দেখাবে, আকিদার ভুল কর ভুল হলে শুদ্ধ করে দিবে, এরকম জায়গাতে আলেমদের পদচারণা দরকার। আলহামদুলিল্লাহ আপনাদের এখানে আছে, ওনারা ইচ্ছা করে মাঝে মধ্যে আনে, যত আপনাদের খাবার পরিবর্তন করতে যেমন রুচি পরিবর্তন ওদের নিয়ে আসে, নাহলে আলহামদুলিল্লাহ ওনারাই যথেষ্ট। আমি আজকে দুটি বিষয় নিয়ে আলোচনা করব, একটি হচ্ছে আল আশায়রা, একটি হচ্ছে আল মাতুরিদিয়া। আল আশায়রা এবং মাতুরিদিয়া দুইটা কারা, কেন হলো, কখন হলো, এবং এদের আকিদা বিশ্বাস কি, এদের সাথে আহলে সুন্নাহ জামাতের আকিদা বিশ্বাসের পার্থক্যটা কি, এই আমি জিনিসগুলি তুলে ধরবো ইনশাল্লাহ। অনেক কঠিন বিষয়, এই জন্য কঠিন বিষয় বলি কারণ এই বিষয়টি সবগুলি হচ্ছে দার্সি বিষয়, দার্স হচ্ছে হলো পাঠ, মানে উস্তাদ সাগরীদের বিষয়, জনসাধারণের বিষয় নয়, কারণ জনসাধারণ বুঝাতে পারবো অনেক কথা। তারপর আমি চেষ্টা করবো সহজ করে নিতে, যাতে করে একটা আমরা একটা পর্যায়ে পৌঁছতে পারি। আমি কিছু মুখস্থ বলতে পারি না, আমার অভ্যাস নেই, কিছু কিছু লিখে নেই, হয়তো পড়বো না কিন্তু লিখে তাকাবো, কারণ ভুলে যাবো পয়েন্টের জন্য। প্রথমত মনে রাখবেন 300 হিজরি পর্যন্ত এই আশায়রা এবং মাতুরিদিয়া দুইটি দলের অস্তিত্ব ছিল না। এর অর্থ কি বুঝছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি সত্য তিনি বলেছিলেন, সত্য প্রমাণ হয়ে গেল, খায়রুন নাস কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম ও ফি রিওয়ায়াতিন সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম। এর অর্থ হচ্ছে 300 হিজরি পর্যন্ত আমাদের মৌলিক আকীদা বিশ্বাসের মধ্যে এত বড় খল ছিল না যত বড় আমরা এখন দেখতে পাচ্ছি। আমাদের মৌলিক আকীদা বিশ্বাসের মধ্যে যত বড় সমস্যা তৈরি হয়েছে 300 হিজরি পরে তৈরি হয়েছে। এর আগে কিছু কিছু হয়তো ইমামরা সঙ্গে সঙ্গে এটার বিরুদ্ধে দাঁড়াই যেতেন, কিছু কিছু হয়তো তাকে ধরে এনে ইমামরা শাস্তি দিতেন, রাষ্ট্রপ্রধানরা তার বিরুদ্ধে কঠোর ছিলেন, কিন্তু এত বড় পরিবর্তন, আকীদা বিশ্বাসের পরিবর্তন হয়ে গেছে, অথচ কেউ এর বিরুদ্ধে কথা বলতো না, এরকম অবস্থা তৈরি হয়েছে 300 হিজরি পরে, এর আগে ছিল না। এই জন্য চার ইমামের আকীদা এক, পার্থক্য নাই, দুই চারটি মাসালার মধ্যে শব্দগত পার্থক্য ছাড়া মৌলিক পার্থক্য ছিল না করতে। এবং কোনো কোনো মাসালাতে বিশেষ কারণে কিছু বলে থাকলেও তাদের থেকে সেটা রুজাত প্রমাণ আছে, অর্থাৎ তারা ফিরে গেছে এটা প্রমাণ পাওয়া গেছে। সেই জন্য একজন একটা গ্রন্থ লিখেছে আকিদাতুল আইমাল আরবা, চার ইমামের আকিদা, এবং চার ইমামের আকিদা এর আগে লিখছে কারা জানেন, ইমাম ইবনে আবি লাজ্জাল, ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ যখন কিতাব লিখছে ওই কিতাবের শুরুতেই বলছে হাদা বায়ানুল আকিদাতে আহলে সুন্নাহ ওয়াল জামা আকিদাতুল ইমাম আবু হানিফা ওয়া আবু ইউসুফ মুহাম্মদ, মানে নিজেদের ইমামদের আকিদাটা উল্লেখ করেছে প্রথমে, যেটা ওনাদের আকিদা। ওই সময় পর্যন্ত এই দুইটি ফেতনা আসে নাই, ফেতনাতুল আশায়রা ও ফেতনাতুল মাতুরিদিয়া ঢুকে নাই, বুঝতে পারছেন কথাটা, ওই সময় পর্যন্ত এই ফেতনা ঢুকে নাই। আরও আশ্চর্য হবেন, এই ফেতনাটা যখন আসছে তখন উম্মতে মুসলিমার মধ্যে অনেকেই বিরোধিতা করছে, কিন্তু সেটাকে সেটা বেশি গুরুত্ব পায়নি, সাধারণত যারা তার অনুসারীদের গুরুত্ব বেশি দিয়ে থাকে, যারা অনুসরণ করে তার গুরুত্ব বেশি, এই জন্য সেটা গুরুত্ব দিয়েছে। কিন্তু যুগে যুগে আলেমরা এদের বিরুদ্ধে বই লিখছে, কিতাব লিখছে, কিন্তু সেগুলো এখন আছে, এখনও মাখতুত আকারে আছে, মাতবু আকারে আছে। আপনারা যদি কোনো আকিদার বই একত্র করে অনেক কিছু পাবেন আলহামদুলিল্লাহ। আমরা আজকে যাদের নিয়ে প্রথম আলোচনা করতে তারা হচ্ছে আশায়রা। আশায়রা এমন একটি ফেরকা, কালামিয়া, কালামিয়া বুঝেন, আমাদের দেশে এখনও আকিদাকে বলে কালাম শাস্ত্র, শুনছেন না? ওনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওখানে আকিদা কোনো কিছু নাই, নাম লিখছে কালাম শাস্ত্র, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়টার নাম কালাম শাস্ত্র। ওনারা পছন্দ করে শব্দটি ব্যবহার করতে, অথচ কালাম অর্থ কি জানেন? কথাবার্তা, অর্থাৎ বেহুদা বক বক একে অপরের ঝগড়া, একে অপরের মধ্যে লেগে যাওয়া, এটা নাম হচ্ছে কালাম শাস্ত্র। ও কালাম শাস্ত্র কেন আরেকটা নাম হচ্ছে, আরেকটা কারণ, সেটা কি জানেন? আল্লাহর কোরআন, আল্লাহর কালাম কি কালাম না, এ নিয়ে ঝগড়ার কারণে কালাম শাস্ত্র উৎপাদ হয়েছে, এই জন্য এটা নাম হচ্ছে কালাম। এর নাম এলমুল কালাম নাম দিয়েছে, এটা এলমুল কালাম। এটা আমরা প্রথমে বলেছি, এটা কোনো আহলুস সুন্নাহ জামাতের দেওয়া নাম নয়, বাতিলপন্থী লোকেরা তাদের বিশ্বাসের নাম দিছে এলমুল কালাম। আবার কি নাম দিছে? এলমুল ফালসাফা, দর্শন। ঢাকা বিশ্ববিদ্যালয় আছে দর্শন শাস্ত্র বিভাগ, তাই না? অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয় আছে, ওখান থেকে বের হলে আর ইমান একটাও থাকে না, সবগুলি ইমান বার হয়ে চলে আসে, অনেক ভাইকে পাইছে ইমান নাই আর, তওবা করে ফিরে আসে। যা পড়ছে এগুলি থাকলে, ওই যে বানরের লেজওয়ালা সেগুলি ওখানে আছে, বানরের লেজ ছিল একসময় পড়ে গেছে, আপনি এরপর মানুষ হয়েছেন, ওগুলো দর্শন শাস্ত্রে পড়ানো হয়, সমাজবিদ্যায় পড়ানো হয়, এগুলি ইসলামের কথা নয়, এগুলি কথা কথা কথার কথা। আরেক গোষ্ঠী আছে, এক গোষ্ঠীর নাম দিছে এলমুল কালাম আকিদার, আরেক গোষ্ঠীর নাম দিছে এলমুল ফালসাফা দর্শন শাস্ত্র, আরেক গোষ্ঠীর নাম দিছে মিটাফিজিকিয়া, মানে এটা হলো ধারণার বাইরে, মন যা বলে তা বললেই হলো, এটা তারা নাম দিয়েছে, এটা যেটা কোনো চিন্তা করলে ঠিক করা যাবে না। এক একজনে এক এক নাম দিয়েছে, কিন্তু আমরা বলেছি আকিদার নাম ছয়টি নাম আমরা পেয়েছি, সাতটি নাম আকিদার, একটি কি আকিদা সুন্না, আরেকটা কি তাওহীদ, আরেকটা কি হ্যাঁ শরিয়া, তাও আছে শরিয়াও আছে, ইমান আছে, ইমানও আছে, এগুলি উসুলউদ্দিন আছে, শুধু আকিদা আছে, এগুলি হচ্ছে আহলুস সুন্নাহ জামাত দেওয়ার নাম, দেওয়া নাম। তাহলে এলমুল কালাম এই শাস্ত্রটা আহলুস সুন্নাহ দেওয়ার নাম নয়, এটা যদি ব্যবহার করেন আপনি বুঝবেন যে প্রথমে আপনার ভুল করে দিচ্ছে, আপনাকে আপনাকে কালামের মধ্যে ফেলে দিবে আর আকিদের মধ্যে নিয়ে যাবে না, আপনার কথার মারফেসের মধ্যে আপনাকে রেখে দিবে, কোনো দিন আর কোরআন সুন্নাহর কাছে আপনাকে নিয়ে যাবে না। এটা হচ্ছে এলমুল কালাম, এর মূল কথা। আশায়রা কারা? আশায়রা হচ্ছে তারা যারা এরকম একটি কালামি ফেরকা, অর্থাৎ কথাবার্তা বলতে পছন্দ করে, কোরআন সুন্নার দলিল দিতে পছন্দ করে না। এরা সবাই নিসবত হয় ইমাম আবুল হাসান আশায়রির দিকে, যিনি একসময় মুতাজিলাদের আকিদায় বিশ্বাসী ছিলেন। ইমাম আবুল হাসান আশায়রি একসময় মুতাজিলাদের আকিদায় বিশ্বাসী ছিলেন। মুতাজিলা কারা জানেন? এটা তো একটু বলতে হয় সংক্ষেপে। মুতাজিলারা হচ্ছে বিবেককে প্রাধান্য দিতে সব কিছুর আগে, যা বিবেক ধরে না তা মানি না। এই জন্য আবুল ওনারা আসছে হাসান বসরির দরবারে, আসছে হাসান বসরি বিখ্যাত জানেন, উনি মসজিদে দাওয়াত দিচ্ছেন, এরকম মসজিদে দাওয়াত দিচ্ছে, আয়েশা ওয়াসিল বিন আতা মুতাজিলি বলল, হাসান বসরি বলেন তো আল্লাহ একজনকে ছোট বয়সে মেরে ফেললো, আরেকজনকে বড় হয়েছে সে কুফুরি করে মেরে মরে গেল, দুইজনের আল্লাহ দুইজনের দুই রকম করবেন না একরকম করবেন? তো বলতে কুফুরি করে মেরে জাহান্নামে যাবে, ছোটো বয়সে যেটা মরে গেছে সে তো জান্নাতে যাবে, যদি কেউ ইমানদারের বাচ্চা। তো বলছে আল্লাহ দুই রকম করলেন কেন? এটা তো ইনসাফের কথা নয়, আল্লাহর ইনসাফ তো একরকম হওয়া উচিত, আপনার সাথে আমি থাকবো না। এটাকে উঠে যাইয়া ওইরকম খাম্বার বিছানে যাইয়া আর এক দল লইয়া বসে গেছে। তখন হাসান বসির রহমতুল্লাহ আলাই বললেন, এ তাজালা আন্না, ওই লোক তো আমার থেকে পৃথক হয়ে গেল, আকিদার পৃথক কেমন হয় দেখেন। সেই থেকে ওর নাম হয়েছে মুতাজিলা। ওরা যে কোনো জিনিসেই অস্বীকার করতো, জিজ্ঞাসা করতো যে আল্লাহ তাআলা ওজন মাপছে কি না, হাসরের মাঠে ওজন মাপবেন বন্দার আমলের, তো বলতো আল্লাহ কি বাক্কাল না ফাওয়াল, আল্লাহ কি বাক্কালা মানে ওজন মাপ হয়, শুনতো সৌদি আরব বাক্কাল আছে না, তার কিছু অনেকে জানেন, আল্লাহ কি কি বাটখারি দিয়ে ওজন করবেন কেন, উনি কি ফুল বেচবেন কি জন্য আল্লাহ না ওজুবিল্লা, এই সমস্ত কথা বলতো। আর যদি বলতো, যদি আমাদের বিশ্বাস হচ্ছে এটা যে আল্লাহ তাআলা আমাদেরকে ফুল সেবা দিয়ে পার করবেন, তাই না, বলতো যে আল্লাহ এই কষ্ট কেন দিবেন, আল্লাহ জানেন না, এই জাতীয় বিদ্ঘুটে রকমের প্রশ্ন তুলে কোরআন এবং সুন্নাহ নুসুসকে অস্বীকার করার প্রবণতা হচ্ছে ওদের। কাদের? মুতাজিলাদের। এরা কার থেকে নিছে? জাহামিয়াদের থেকে নিছে। একটু আগে আপনারা শুনেছেন জাহামিয়াদের আলোচনা, ওদের থেকে তথ্য নিছে। এরা অস্বীকার করতো আল্লাহ তাআলার নাম, অস্বীকার নামগুলি শুধুমাত্র নাম মাত্র মানত, সিফাত অস্বীকার করতো সবগুলো। এবং সবগুলি নামের একই অর্থ মনে করত, সবগুলি নামের একই অর্থ। জাহামিয়ারা নামও মানত না, সিফাতও মানত না। মুতাজিলার নাম মানত, সিফাত মানত না, একটাও মানত না। একটা সিফাত নাই আল্লাহর, আর কোনো গুণ নাই আল্লাহর। তাহলে এক করতে হবে, এক হলে একের লগে যদি কোনো আরেকটা যোগ হয় বিন্দুর সাথে, বিন্দু যোগ হলে দুটো হয়ে গেলো না, তো দুই হয়ে গেলো, তো না না আল্লাহর কোনো গুণ নাই, কারণ গুণ তো আরেকটা হয়ে যায় তখন, নাউজুবিল্লাহ। মানে বুদ্ধি বিবেকের যা অবস্থা আর কি, যে গুণও একটা সত্তা হয়ে গেছে ওদের কাছে। আলাকুল্লা হাল, আবুল হাসান আশআরী রহমতুল্লাহ আলাইহি নামে একজন বিখ্যাত ব্যক্তি, আমরা দোয়া করছি তার জন্য, কারণ আছে বলবো। উনি এক সময় আবু আলী আল জুব্বাই আল মুতাজিলি তার মাস্তার মোস্তার সাথে বসতেন, একেবারে আলমুল কালামের চরম শিখরে আরোহণ করছে এটা করে, মানে আলমুল কালামের ক্ষেত্রে উনি ওস্তাদ বলা হতো, এরকম অবস্থায় পৌঁছে গেছেন। এমত অবস্থায় তো উনি ফালসাফাদের বিরোধিতা করতেন, কাফেরদের বিরোধিতা করতেন, ওদের বিরোধিতা করার জন্য মনে করছে যে আমার কী লাগে, আলমুল কালাম লাগবে শিখার জন্য। আলমুল কালাম নিয়ে উনি খুব অনেক কিছু চেষ্টা করেছেন। এটা করার পরে কিছুদিন পরে তিনি দেখলেন যে এক প্রশ্ন করছেন, জুব্বাইকে উত্তর দিতে পারে না, না পারার কারণে তার মনে হলো যে এই মুতাজিলা মতবাদ আমার চলবে না। সঙ্গে সঙ্গে ফিরে আসলেন, ফিরে এসে তিনি অবস্থান নিলেন তার এক ছাত্রের কাছে, তার এক ছাত্র নয় মানে আবু আল জুব্বাইয়ের সময় একজন ব্যক্তি মুতাজিলা না, কিন্তু তিনি কিছু কিছু ব্যাপারে উল্টাপাল্টা বলতেন, কিন্তু কিছু কিছু ব্যাপারে মানতেন। ওই সময় তাকে সাথে পেয়েছেন, তিনি হচ্ছেন ইবনে কুল্লাব, ওনাকে বলা হয় ইবনে কুল্লাব। ইবনে কুল্লাবের অনুসারী হলেন, এটা কিন্তু ওনার ওস্তাদ কিন্তু, আবার মনে রাখবেন, ইবনে কুল্লাবের অনুসারী অর্থাৎ আবুল হাসান আশআরীর ওস্তাদ, তার অনুসারী হলেন। অনুসারী হওয়ার পরে কিছুদিন পরে দেখা গেল, অনেকদিন এটার উপর বই লিখছেন, এটা করছেন, এটা করছেন, জায়গায় জায়গায় এই এই ওনার কথা মতবাদ প্রচার করছেন, যেখানে সেখানে গেছেন, এই মতবাদের জন্য জান দিয়ে এই করছে সে করছে, কিন্তু শেষ বয়সে এসে তার মনে হলো যে আমি যা করছি এটা কি কোরআন সুন্নাহ ভিত্তিক কিনা। যখন তিনি দেখলেন যে আহমদ ইবনে হাম্বলের ছাত্ররা, আবু হানিফা রহমতুল্লাহর ছাত্ররা এবং অন্যরা তো আমাদের এই কথাগুলো শুনতেছে না, বিশেষ করে আরাবিয়ান যারা ওরা তো আমাদের কথা শোনে না, তখন তার মধ্যে ভাবান্তর আসলো। তিনি সঙ্গে সঙ্গে দেখলেন যে না, এটা ঠিক নয়। সঙ্গে সঙ্গে তিনি তিনটা বই লিখলেন, একটা হচ্ছে আল ইবান আন উসুলুদ্দিয়ানা, আরেকটা হচ্ছে রিসালাতুন ইলা আহলিস সাগার, আরেকটা হচ্ছে মাকালাতুল ইসলামিয়িন। তিনটা বই লিখে তিনি জানান দিলেন যে আমি এই আকিদায় নাই, আমি আহমদ ইবনে হাম্বল, আবু হানিফা, মালিক, শাফির আকিদার মধ্যে আসি, আমি ফিরে আসব, আমি ফিরে আসছি, একথা বলে তিনি বইও লিখলেন। কিন্তু তার অনুসারীরা তার এই দ্বিতীয় পর্যায়ে রয়ে গেল, তৃতীয় পর্যায়ে আসে নাই। তারা মনে হলো বুড়ো বয়সে কয় না কি হয়েছে ওস্তাদের, নাউজুবিল্লাহ, এটা বললাম না আর খারাপ কথাটা, ওস্তাদের বুড়ো বয়সের কথা শোনা যাবে না, ওস্তাদের যৌবন বয়সের কথা শোনা যাবে, এটা কীরকম হয়েছে জানেন? কোরআনে কারিম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, উলাই কেলাজিন ইয়াদুনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলাতা আইয়ুহুম আকরাবু ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবা ইন্না আযাব রাব্বিকা কানা মাহদুরা। আল্লাহ তাআলা কোরআনে কারিম উল্লেখ করেছেন, কিছু মানুষ জিনদের ইবাদত করত জাহিলিয়াতে, জিনেরা ইসলাম গ্রহণ করে আল্লাহর ইবাদতে নিজেদেরকে আল্লাহর ইবাদতে মগ্ন করে দিয়েছে, কিন্তু জিনদের খবর নাই আর মানুষদের খবর না, মানুষও জিনের ইবাদত করে যাচ্ছে, ঘটনাটা এরকম হয়েছে। আবুল হাসান আশআরী রহমতুল্লাহ আলাইহি তিনি ফিরে কোরআনে কারিম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসরণ করলেন এবং বই লিখলেন। সেই বই আলহামদুলিল্লাহ এখন সারা দুনিয়াতে এটা আছে, সারা দুনিয়া মানুষের কাছে সেটা প্রচার প্রসারিত, সবার আলহামদুলিল্লাহ ঘরে ঘরেই আছে সেটা, বেশিরভাগ জায়গাতে আলেমদের মাঝে। কিন্তু এইটা নিব না, কোনটা নিব, আগে তিনি যা বলেছেন সেটাই নিব, সেটাই শুদ্ধ, এই জন্য তারা সেই মতের এবং পথের অনুসারী হয়েছে। এখন বলে আবুল হাসান আশআরী কে? তিনি হচ্ছেন ইমাম আবুল হাসান আলী ইবনে ইসমাইল আল আশআরী, আশআরী বলা হয়, আপনার নাম শুনেছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, ওনার বংশধর, তিনি একজন ওনার অধস্তন বংশধর ছিলেন। তার জন্ম হয়েছিল বসরাতে 270 হিজরিতে, 270 হিজরিতে, আমরা বলেছি জন্ম হয়েছে বসরাতে, খেয়াল করেন। আর বসরা ছিল তখনকার সময় যাবতীয় মতবাদের উন্মেষ বসরাতে হয়েছিল, যত মতবাদ হইতো, আমরা সামনে যখন আলোচনা করবো সুফিবাদের, আপনি দেখবেন সুফিবাদের উন্মেষ হয়েছিল বসরা থেকে, এই জন্য বলে রাবে বসরি, অমুক বসরি শুরু হয়, কারণ এইখান থেকে, কারণ হচ্ছে বসরাকে বলা হতো ফরজুল হিন্দ, হিন্দুস্তানের ঢুকার রাস্তা, ফরজুল হিন্দ হিন্দুস্তানের ঢুকার, এখান থেকে বসরা একটা বন্দর ছিল, এই বন্দরে এখান থেকে এই পাক ভারত থেকে যাইতো কারা, বড় বড় ইয়ারা, ওই যে হিন্দু যোগীরা এবং বৌদ্ধ যারা ভিক্ষু আছে তারা যাইয়া ওখানে বিশেষ কিছু দেখা যায়, দেখাইলে মানুষ চমৎকার হবে, মানে চমৎকৃত হয়ে যেত, বলতে ওদের কিছু মতবাদ গ্রহণ করত আর আস্তে আস্তে আস্তে আস্তে সেটা প্রসার প্রসার করত। এই জন্য ইমাম আহমদ ইবনে আমর উল্লেখ করেছেন জাহাম ইবনে সফওয়ানের সাথে সর্বপ্রথম যার ইয়া হয়েছিল, মুনাজারা হয়েছিল, সে হচ্ছে একজন বৌদ্ধ ভিক্ষু। বৌদ্ধ ভিক্ষু বলছে যে তুমি তুমি আল্লাহ বিশ্বাসী, বলে আল্লাহ বিশ্বাসী, ওরা আল্লাহ দেখছো, বৌদ্ধ কিন্তু আল্লাহ বিশ্বাস, বৌদ্ধ যারা এই মহাজানি আল্লাহরে বিশ্বাস করে না, তবে তুমি কি আল্লাহ, তুমি কি আল্লাহরে দেখছো? কোনো দেখি নেই, না দেখেই তার গন্ধ পাইছো? না গন্ধ পাই নেই, তার রূপ দেখছো? দেখি নেই। তো কি দেখছো? আল্লাহ কেমনে বিশ্বাস করো? চল্লিশ দিন পর্যন্ত আবার নামাজ পড়া বন্ধ করেছে, কত আমি জবাব পাইতেছি না, চল্লিশ দিন পরে আসছে, আসে করতেছে আমার কাছে জবাব আছে কি? তোমার তো বলো তোমার আত্মা আছে, কোনো আত্মা আছে? আত্মা দেখছো? কেউ দেখি নাই। রূপ দেখছো? দেখি নাই। কত আমার এরকম আল্লাহ না দেখে বিশ্বাস করতেছে? মানে হে দুইজনের ঝগড়াটা শোনেন, এটাও ভুল এটাও ভুল, দুইটাই ভুল আছে। কারণ আত্মার সাথে তো আল্লাহর বিষয়টা আসবে না, কারণ আরেকজন বলবে যে আমি আত্মাও মানি না বর্তমান সময়, তাই আল্লাহ মানা না মানা যাবে নাকি? এটা বলা যাবে না। আমাদের মোট কথা এটাই যে এই ভুলগুলি তৈরি হয়েছিল বসরার জায়গা থেকে, যেখান থেকে সমস্ত ফিতনার উম্মেষ ওই পূর্ব দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাসুল ফিতনাত আল মাশরিক, পূর্ব দিক থেকে ফিতনার মূল মূল শুরু হয়ে যাবে, সেজন্য সেখান থেকে এই ফিতনা শুরু হয়েছিল। তো ইমাম আবুল হাসান আশআরি সেখানে তিনি জুব্বাইর ছাত্র ছিলেন, তিনি বিভিন্ন জায়গাতে বলে বেড়াতেন বাগদাদে। পরবর্তীতে তিনি আমরা বলেছি কি করেছেন, আবদুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাবের অনুসরণ করেছেন, আবদুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাবের সেখান থেকে তিনি সাতটা সিফাত মানতেন। তখন কয়টা সিফাত? সাতটা গুণ মানতেন। সাতটা কি? সাতটা গুণ মানতেন কোরআন হাদিস দিয়া নয়, এগুলি মানতেন বিবেক দিয়া। বিবেক কি? যদি বিবেক অর্থ কি বলে যে কোনো একটা সত্তা থাকলে তার জীবন থাকবে, একটা পাওয়া গেছে তাই না? যার জীবন আছে তার ক্ষমতা থাকবে, যার জীবন আছে তার কি জ্ঞান থাকবে, কত হলো? তিনটা। যার জীবন আছে তিনি কথা কথা বলবেন, চারটা। যার জীবন আছে তিনি দেখবেন, যার জীবন আছে তিনি শুনবেন, কত হলো? ছয়টা। আর একটা কয়ে এরাদা, ইচ্ছা থাকবে। এইগুলি তো বলা হলো যেগুলো কোরআনে বলছে, কারণ আমরা ওইদিকে তাকাবো না, আমরা বিবেকে বুঝছি এ সাতটা। তো কোরআনে ওগুলি বলছে, সেগুলি তারা মানত না কোনোভাবে, সেগুলি উল্লেখ করবো কী কী করতো না। তাহলে এই সময়ে দ্বিতীয় পর্যায়ে এসে, তার জীবনের দ্বিতীয় পর্যায়ে, তিন নম্বর না দ্বিতীয়, দুই নম্বর পর্যায়ে এসে তিনি সাতটি সিফাতে বিশ্বাস করতেন, তৃতীয় পর্যায়ে এসে তিনি সমস্ত সিফাতে বিশ্বাস করেছেন এবং বলেছেন যে আল্লাহ সমস্ত সিফাত সাব্যস্ত করি আমি কোনো রকম ধরন নির্ধারণ ছাড়া। যেটা ইমাম মালিক বলেছেন যে আল ইস্তিওয়া মালুমুন, যে আরশের উপর উঠা এটা জানা, ওয়াল কাইফু মাজহুলুন, ধরন আমাদের জানা নেই, ওয়া সুয়াল ওয়ানহু বিদা, এই প্রশ্ন করাটা বিদাত, ওয়াল ইমান বি ওয়াজিব, এর উপর ইমান আনা ওয়াজিব, এইটার উপরে বিশ্বাসী হয়ে গেছেন। এটা একটি আহলুস সুন্নাহ জামাতের মৌলিক কায়দা যে আমরা অর্থ জানি ধরন জানি না, অর্থ জানি ধরন জানি না। যে ব্যক্তি বলবে অর্থ জানি না ধরন জানি না, সে কিন্তু জাহামি, সে জাহামি, কারণ সে জাহামিয়াদের মতে অস্বীকার করছে, মূলত শব্দ বলতেছে, শব্দ তো উদ্দেশ্য না, উদ্দেশ্য অর্থ সহ। কোরআনে কারিমের শব্দ অর্থ দুটোই উদ্দেশ্য, শুধু শব্দ উদ্দেশ্য না, যদি শুধু মানার কারণে তার কোনো ফায়দা হচ্ছে না, এটাই। তাহলে আমরা বলি ইমাম আবুল হাসান আশআরি তৃতীয় নম্বর দৌড়ে এসে, তিন নম্বর স্তরে এসে তিনি আল্লাহর সমস্ত নাম গুণ স্বীকার করতেন, গুণগুলিকে তিনি কোনো রকমের ধরন নির্ধারণ করতেন না, কোনো তাসবিহ দিতেন না, তাসবিহ বুঝছেন মত, অমুকের মত বা অমুকের মতো দিতেন না, ওলা তাআতিল, এবং সেটাকে অর্থহীন করতেন না, অপব্যাখ্যা করতেন না, পরিবর্তন করতেন না, এবং উপমাও দিতেন না, উপমাও দিতেন না। এই অবস্থায় তিনি বই লিখছেন আল ইবান রাসূলুদ্দিয়ান, আমরা বলেছি তিনটি বই লিখেছেন। আবুল হাসান আশআরি তিনি মারা গেছেন 324 হিজরিতে, 324 হিজরিতে, এবং বাগদাদে তার দাফন হয়েছিল। তিনি মৃত্যুর সময় আশায়রার মতবাদী লোকেরা তাকে গ্রহণ করে নাই, তখনকার সময় তাকে গ্রহণ করেছিল যারা তখনকার সহি আকিদার ছিল, তারা শুধু গ্রহণ করেছে, এবং বলা হয়েছিল তখন আলিও মাতা নাসের সুন্না, আজকে সুন্নতের যিনি সাহায্যকারী ছিলেন তিনি মারা গেছেন, এরকম অবস্থা তার পৌঁছে গেছিল। কিন্তু এই মতবাদটা, দ্বিতীয় স্তরে যে মতবাদটা, এটা কিন্তু কার আসলে আমরা পাইলাম? আবদুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব, এই জন্য বর্তমানে যারা আশায়রা বলে নিজেদেরকে দাবি করে, তারা আসলে আশায়রা না, তারা হচ্ছে কুল্লাবিয়া। তারা কারা? কি কুল্লাবিয়া, এরা আশায়রা নয়। ইমাম আবুল হাসান আশায়রা রহমতুল্লাহ আলাই, এই জন্য আমরা রহমতুল্লাহ বারবার বলতেছি, কারণ তিনি ফিরে এসেছিলেন, সহি আকিদায় ছিলেন তিনি শেষ পর্যন্ত। কিন্তু আবদুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব তিনি শেষ ওই আকিদায় ছিলেন। বর্তমানে যারা অনুসরণ করে তারা প্রত্যেকেই মূলত কুল্লাবিয়ার অনুসরণ করে, আবুল হাসান আশায়রা অনুসরণ করে না। আচ্ছা, এই অবস্থায় তারা এই অবস্থায় বিশেষ করে যখন তিনি চলে গেলেন, তার অনুসারীরা নয় যারা তার দ্বিতীয় স্তর অনুসারী ছিল, এরা আহল কালামটাকে, কালাম শাস্ত্রকে বেশি প্রাধান্য দিতে আরম্ভ করলো। এবং এদের মধ্যে একদল তাসাউফে ঢুকলো, একদল তাসাউফে ঢুকলো। এখানে তাসাউফ এবং এলমুল কালাম একসাথ হয়ে গেছে, একাকার হয়ে গেছে। এটা আমি বলবো কারা কারা ঢুকাচ্ছেন, আমি একটু পরে বলতেছি। আরেক দল ফালসফায় ঢুকলো, দর্শন শাস্ত্রে আবার ঢুকে গেল উল্টা, এদের নাম বলবো একটু পরে দেখবেন। তারপরে সবশেষে এসে এরা কি করলো, যে না আমরা অস্বীকার করলাম যে আবুল হাসান আশারির তিন নম্বর স্তরে ছিল না, বরং তিনি দুই স্তরে ছিলেন। তিন নম্বর স্তর এরা বানাইছে যারা এই আহমদ ইবনে হাম্বলের অনুসারী, এ লোকগুলি বানাইছে ইমামদের অনুসারী, এরা বানাইছে, আসলে এরা এনার তৃতীয় স্তর ছিলই না, এরকম অস্বীকার করে বসলো একদম। কিন্তু আল্লাহ তাআলার রহমত সবসময় কিছু না কিছু জিনিস প্রকাশ পেয়ে যায়। সেটা হচ্ছে এই দ্বিতীয় স্তরের ইমামদের, যারা পরবর্তীতে আবুল হাসান আশার পরে ইমাম ছিলেন, তার মধ্যে একজন ছিলেন ইমাম বাকিল্লানি। আমাদের দার্সগুলো যে একটু অনেকের পছন্দ হবে না, কিন্তু জিনিসটা খুব জরুরি জানার। ইমাম বাকিল্লানি রহমতুল্লাহ আলাই, তিনি 328 থেকে 403 পর্যন্ত তিনি দুনিয়াতে বেঁচেছিলেন। ওই সময় তিনি কুল্লাবি মাজহাবটাকে একটু সাজাইছেন সুন্দর করে, উনি প্রথম এই কাজটা করেছেন। সাজানোর পরে তাওহীদের মধ্যে আজায়েব জিনিস নিয়ে আসেন, তিনি বললেন যে তাওহীদ কোরআন হাদিস দিয়ে সাব্যস্ত হবে না, তাওহীদ সাব্যস্ত হবে আকল দিয়ে, বিবেক দিয়ে সাব্যস্ত করতে হবে। কারণ তাওহীদ যদি কোরআন হাদিস দিয়ে সাব্যস্ত করতে হয়, তাহলে নাকি দাওর আসে, দাওর বুঝেন কিনা, যে কোরআন তাওহীদ কি দিয়ে সাব্যস্ত, কোরআন দিয়ে। তো কোরআন কি দিয়ে সাব্যস্ত হয়েছে, তো বলছে কোরআন তো আল্লাহ বলছে, তো তো ঘুরে ঘুরে তো আল্লাহর কাছে চলে গেছেন, আমরা আল্লাহ তাওহীদ কেমন সাব্যস্ত করলাম, এই সালাকি করে কোরআন হাদিস দিয়ে তাওহীদ সাব্যস্ত করতে রাজি হলেন না। ওনাদের মানতিকি প্যাস দিলেন না আমার কি, এটা মানতিকি প্যাস দিলেন। তারপরে তিনি, কিন্তু আল্লাহর খাস রহমত হচ্ছে, তিনি যখন আল্লাহর নাম ও সিফাত নিয়ে আলোচনা করছেন, ধীরে ধীরে তিনি ধীরে ধীরে ফিরে গেলেন, অনেকগুলো সিফাত তিনি সাব্যস্ত করে ফেলেন, সিফাতুল খাবারিয়াগুলি সাব্যস্ত করলেন। সিফাত খাবারিয়া কি? সিফাত দুই রকমের, একটি হচ্ছে ফেলিয়া, একটি হচ্ছে জাতিয়া। আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত যে ফেইলগুলো, যেমন কি আল্লাহ তাআলার চোখের কথা আল্লাহ বলেছেন, তার চেহারার কথা বলেছেন, তার হাতের কথা বলেছেন, তার পায়ের কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এগুলিকে বলা হয় সিফাত জাতিয়া, সত্তাগত গুণ। এগুলিকে তিনি স্বীকার করে ফেললেন, বলেন না এগুলি আছে, আল্লাহ কোরআনে বলছে, এগুলিকে অপব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই, আমি আমার ওস্তাদকেও দেখছি এভাবে বলতে এভাবে বলে তিনি স্বীকার করে ফেললেন। বাকি রইল কি সিফাত ফেলিয়া, সিফাত ফেলিয়াগুলিকে তিনি অপব্যাখ্যা করতে আরম্ভ করলেন, কারণ এত সিফাত ফেলিয়া সাব্যস্ত করা যাবে না, এখানে ঠিকমতো পৌঁছতে পারলেন না। এরপর তিনি একটা বই লিখলেন, তামহিদুল আওয়াইল ও তালখিসুদ দালাইল, এই বইটার মধ্যে তিনি বিস্তারিত উল্লেখ করেছেন। আমাদের ভাইরা যারা অনেক শিক্ষিত মানুষ এখানে আসছে হয়তো, তারা দেখবেন এই বইটা পড়ে দেখতে পারেন আমার কথা শুদ্ধ কিনা। এরপরে তিনি ইমাম এ বাকিলান রহমতুল্লাহ, একটা বড় গুণ হচ্ছে তিনি এমন এমন যোগ্য ব্যক্তি, এমন যোগ্য ব্যক্তি ছিলেন যে তখনকার সময় বাদশাহ আদুদ্দৌলা তাকে পাঠাইতেন নাসারাদের সাথে বিভিন্ন মোনাকাশায় পাঠাইতেন, কিন্তু তিনি সেখানে জয়লাভ করে আসতেন, এত যোগ্য মানুষ ছিলেন ইমাম বাকিল্লাহ রহমতুল্লাহ আলাইহ। কিন্তু এই মাসালাগুলিতে, কিছু মাসালাতে তিনি আহলে সুন্নাহ জামাতের পথে আকীদায় যেতে পারেন নাই, এটা হলো মূল কথা। কারণ আল্লাহ তাআলা সবাইকে মা ইয়াহদিল্লাহু ফাওয়াল মুহতাদ, আল্লাহ হেদায়ত না দিলে কেউ হেদায়ত প্রাপ্ত হয় না। দ্বিতীয় একজন বিখ্যাত ব্যক্তি হচ্ছে আশায়রাদের, আশারিদের একজন হচ্ছে আবু ইসহাক আশ-শিরাজি রহমতুল্লাহ আলাইহ, যার কথা আপনারা শুনে থাকেন। উনি বলে আল মুহাজ্জাব লিশিরাজি, ইমাম নাওয়াবী যে কিতাবের ব্যাখ্যা করে আল মাজমু লিখছেন, সেই কিতাবের নাম হচ্ছে আল মুহাজ্জাব। শিরাজি তিনি তার জন্য ওয়াজিরুল বাগদাদের যে ওয়াজির ছিলেন নিজামুল মুলুক, তিনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, নাম দিয়েছেন আল মাদ্রাসাতুন নিজামিয়া, বিখ্যাত মাদ্রাসা। এগুলি আমরা এলমি আলোচনা যেহেতু একটু মনে রাখেন, খারাপ না, ভালো কাজে লাগবে ইনশাআল্লাহ। তিনি সেখানে এলমুল কালাম এমনভাবে প্রসার প্রসার করলেন যে কোনো মূল্যে তিনি কুল্লাবিয়া, আশারিয়াল কুল্লাবিয়া যেটা, এটাকে তিনি প্রসার প্রসার করলেন। এবং তার বইয়ের কারণে সারা দুনিয়াতে তখন প্রসার প্রসার লাভ করলো যে একমাত্র সহি আকিদা হচ্ছে কুল্লাবি মাজহাব। এবং এই কুল্লা আশারি মতবাদকে প্রচার প্রসার তিনি করলেন। এরপরে আসলেন ইমাম আবু হামিদ আল গাজালি, নাম শুনেছেন, কে না শুনেছে, তাই না? ঘরে ঘরে দেখা যায় আমাদের কি পাওয়া যায়, এহিয়া উলুমুদ্দিন। আচ্ছা, ইমাম আবু হানিফ আহমেদ আল গাজালি তিনি এসে দেখলেন যে এলমুল কালামটা নাশেফ, নাশেফ বুঝেন মানে রসকস নাই। তিনি বুঝলেন যে এটা তো সবাই বুঝে না, একটা কাজ করি এলমুল কালামের সাথে তাসাউফ ঢুকিয়ে দেই, তাহলে চমৎকার হবে। সবসময় ফেকার সাথে, ফকিরদের সাথে এলমুল কালাম যারা করতো ওদের সাথে একটা ঝগড়া ছিল, ঝগড়া মানে কেউ কারো সুযোগ। ইমাম আবু ইউসুফ বলছে যে আমার হুকুম হচ্ছে যারা এলমুল কালাম পড়বে তাদেরকে গাধার উপর সওয়ার করাইয়া রাস্তা রাস্তায় ঘুরাবে, মুখে আল কাতরা মাখাই বলবো যে এলমুল কালাম পড়বে তারই শাস্তি। আবু হানিফা রহমতুল্লাহ বিরুদ্ধে বলছেন, সবাই বলছেন, ইমামরা সবাই এলমুল কালাম বিরুদ্ধে বলছেন। গাজালি দেখলো যে এই তো শুরু হয়েছে একটা, যে এলমুল কালাম আমরা যারা আলেম দাবি করি, পণ্ডিত, হ্যাঁ বড় বড় ডক্টর মন্ডল হয়ে গেছে তখনকার দিনের আর কি পণ্ডিত, আমাদের সাথে তো আলেমরা গুরুর এই সাধারণ মানুষ আসতেছে না, কারণ আমাদের এগুলি বুঝে না। একটা কাজ করি আমি, একটা মধ্যপন্থা অবলম্বন, তাসাউফ কি এর সাথে মিলাই, ফকিরদেরকে এর সাথে মিলাই দিই। তিনি একদিকে ফেকার কিতাব লিখলেন, একদিকে তাসাউফের কিতাব লিখলেন, লিখে এলমুল কালামের সাথে একসাথ করে দিলেন। আল্লাহ মাফ করুক ওনাকে, আল্লাহ তোমার ক্ষমা করুন, কারণ আছে বলবো একটু পরেই। তিনি লিখে প্রথমে তিনি বই লিখলেন, সর্বপ্রথম তিনি রদ করলেন কাকে, সর্বপ্রথম তিনি রদ করলেন ইবনে রুশদকে। আল ইবনে রুশদকে রদ করে লিখলেন তাহাফুতুল ফালাসফা, ইবনে রুশদ শুনিয়া লিখলেন তাহাফুতুল তাহাফুত, ফালাসফাদের রদ করলে ইবনে রুশদ মানে ইয়ার আগে ফালসাফা যারা ছিল, সরি ফালসাফাদের বিরোধিতা করলেন, ইবনে রুশদ পরে আসছে, তো উনি উল্টে ওনাকে বিরুদ্ধে করলেন, কিন্তু উনি তো আর পায় নাই, উনি চলে গেছেন দুনিয়া থেকে এর আগেই। ইবনে রুশদের আগেই তো, ইবনে রুশদ আগেই ইমাম গাজালি মরে গেছেন, তো উনি এরপরে লিখলেন আল মুনকিযু মিনাদ দালাল ওয়া তাফরিকাতু বাইনাল ঈমান ওয়া যান্দাকা, এর বই লিখছেন রদ ফালসাফাদের বিরুদ্ধে, কিন্তু দেখা যাচ্ছে কাজ হচ্ছে না। তিনি ইয়ার উপর বই লিখছেন একটা তাসাউফ উপরে, নাম দিয়েছেন এহিয়া উলুমুদ্দিন, যেটা ঘরে ঘরে অনুবাদ হয়েছে। এইটা আকীদার শুদ্ধ অবস্থায় তিনি লেখেন নাই, বিশ্বাস সত্য কথা হচ্ছে এটা। এই জন্য এটার মধ্যে এমন জিনিস পাবেন যা কখনো কোনো মানুষ বিশ্বাস করতে পারে না। এটার মধ্যে নিয়ে আসছে তিনি ওয়াদাতুল উজুদের কথা, এবং ওয়াদাতুল উজুদ প্রচুর পরিমাণে এটা চতুর্থ খণ্ডের মধ্যে আছে। এটা ইমানদার, এটা বিশ্বাস করে তার ইমান থাকবে না। জীবনের শেষ মুহূর্তে এসে তিনি দেখলেন যে আমি তো আসলে কিছুই শিখি নাই, আমি যা লিখছি যে বিশেষ করে এহিয়াউল উলুমুদ্দিনের মধ্যে সহি হাদি দিতে পারি নাই, যা শুনেছি তা লিখ দিয়ে দিচ্ছি এটার ভিতরে। এই জন্য বহু বানোয়াট হাদিসের মধ্যে আছে। তিনি ফিরে আসলেন, বলে যেন আমি যা লিখেছি সব বাতিল, এখন থেকে আমি শুধু বুখারী রহম ইমাম বুখারীর কিতাব পড়বো। বুখারীর কিতাব বুকের অবস্থায় তিনি মারা গেছেন শেষ জীবনে, কিন্তু আমরা তার ওই বুখারী পড়বো না, আমরা পড়বো কি এহিয়াউল উলুমুদ্দিন, যেটা উনি ছেড়ে দিচ্ছেন, পড়েন বাদ দিয়েছেন, ওইটা পড়ার জন্য আমরা খুব ব্যস্ত হয়ে পড়ছি। ওইটার মধ্যে তিনি আশারি আকিদাকে প্রমোট করেছেন, আশারি অর্থাৎ কুল্লাবি আকিদা যেটা, এটাকে প্রমোট করেছেন, এবং বিভিন্ন গল্প কাহিনী, বিভিন্ন বিভিন্ন রকমের দলিল দস্তাবেজ দিয়ে এটাকে বড় করে তুলেছেন। কিন্তু তিনি জীবনের শেষ মুহূর্তে তা থেকে ফিরে আসছেন। তৃতীয় ইমাম, আরেকজন ইমামের কথা বলবো, ইমাম আবু ইসহাক আল আসফারাইনি, বিখ্যাত ইমাম আশারিদের, তিনিও বই লিখেছেন অনেকগুলো। তারকে সর্বপ্রথম আমরা একটু আগে যে ব্যক্তির নাম বলেছিলাম, তার না তত্ত্বটা লকব আছে কি, হুজ্জাতুল ইসলাম, তাই না? গাজালি হুজ্জাতুল ইসলাম বলা হয় না, কী জন্য এই লকবটা দেওয়া হয়, কী জন্য হুজ্জাতুল ইসলাম হবেন তিনি? হুজ্জাতুল ইসলাম কোনো ব্যক্তির নাম তো এভাবে তো উচিত না, কারণ তাছাড়া উনি সত্যি সত্যি এমন কোনো কাজ করেন না যার জন্য হুজ্জাতুল ইসলাম বলা হবে। কারণ কোনো তার ইতি আমরা ভালো করে তাকালে দেখতে পাবো না যে এমন কোনো কাজ যা আমাদের ইমাম আবু ইউসুফ মোহাম্মদের চেয়ে বেশি হয়ে গেছে, এমন তো কিছু না। ওনাদের তো ওনাদের হুজ্জাতুল ইসলাম, ওনাদের না বলে এর ওনাদের হুজ্জাতুল ইসলাম কেন বলতে হবে? এটা হচ্ছে আমাদের বাড়াবাড়ি। এরপর যে বর্তমান সময় দেখেন না, অমুকের নামে রাখা দিয়ে দশ পাঁচ পনেরো লাইন না হলে আমাদের শান্তি হয় না, এরকম অবস্থা তখনও বিরাজ করছিল আর কি। আবু ইসহাক আসফারাইনি রহমতুল্লাহ আলাই তিনিও নিজের না, তারও ওই সময় মানুষের নাম দিয়েছে রুকনুদ্দিন। সর্বপ্রথম যিনি রুকনুদ্দিন নামকরণ করা, তিনি হচ্ছেন ইমাম আবু ইসহাক আসফারাইনি। এর আগে কেউ এরকম নাম দিয়ে দিন নিয়ে, দিনের একটা অংশ আয়াত অথবা হুজ্জত এই জাতীয় জিনিসগুলি কেউ দিতেন না, এগুলো পরবর্তী তখনকার সময় আবিষ্কার। তিনিও বই লিখছে এই আশারি কুল্লাবি মতবাদকে প্রমোট করার জন্য বই লিখছেন। এরপরে লিখছেন ইমাম আবুল মাহালি, যাকে ইমামুল হারামাইন বলা হইতো, ইমামুল হারামাইন, তিনিও বই লিখছেন। তিনি যে বই লিখছেন এটা সবচেয়ে বেশি বিখ্যাত হয়েছে এই কারণে যে তিনি আকিদা নিজামিয়া নামে একটা বই লিখছেন, এবং তিনি এই নিজাম মাদ্রাসাতুন নিজামিয়া নিশাপুরে একটা মাদ্রাসাতুন নিজামিয়া প্রতিষ্ঠা করছেন। সেটার থেকে তিনি এই পশ্চিম পুরো এলাকাটাকে ইরান হতে শুরু করে এদিকে যত মুসলিম ছিল সেখানে আকিদা এই আকিদাটা প্রচার প্রসারের চেষ্টা চালিয়েছেন। আচ্ছা, আমরা এখন সর্বশেষ ব্যক্তির কাছে আসি যিনি সবচেয়ে বেশি এই আকিদাটাকে বরবাদ করে দিয়েছেন, তিনি হচ্ছেন ইমাম ফখরুদ্দিন আর রাজি রহমতুল্লাহ আলী। আমি রহমতুল্লাহ আলী বলছি কারণ একজন মরা মানুষের আমরা কোনো পদ বেশি কিছু কই না, খারাপ কিছু বলি না। তিনি কি করেছেন শুনেন, প্রথমত তিনি ছিলেন একজন দার্শনিক, তিনি আসলে আলেমদের কাতারে ওনারা ফেলে, ওনারা তো বড় আলেমে বলে পৃথিবীতে ওনাকে শ্রেষ্ঠ আলেম উনি, যা কালাকুল হাল ফাইলসুফ আর মাহাদান, তিনি ছিলেন একজন শুধু ফাইলসুফ ছিলেন, প্রথমে জীবনের প্রথম ফাইলসুফে কাজ করছেন। এরপরে তিনি করছেন এলমো কালামের সাথে ফালসাফা এক করে ফেলছেন, আগে ফালসাফাতে এলমো কালামের বিরোধ ছিল, একে অপরের রদ করতে, এখন তিনি দুইটাকে একসাথ করছেন, একসাথ করে খিচুড়ি বানাইয়া দিছেন, আশারিদেরকে খিচুড়ি বানিয়েছেন। এখন এখন এই জন্য দেখবেন আশারি মতবাদে বিশ্বাসী, মাতুরিদি মত বিশ্বাসী, তারা দেখবেন যে ইমাম রাজি পড়ে সাথে সাথে ওরা ফালসাফা পড়ে, ফালসাফার বই না পড়লে কত হয়তো কিছুই পড়লো না, তাদের বিভিন্ন ফালসাফার বই নাম আছে, মাই বুঝি ও মুখ তুমুক মানতে কান্ত দুনিয়া শেষ ফালসাফার বই, এই বেটা সর্বপ্রথম এটা একসাথ করছে। কারণ এর আগে ইমাম ইমাম গাজালি হতে শুরু, ওনারা কিন্তু কখনো ফালসাফাকে পড়তে দিতেন না, বলছেন নিষেধ, কোনো ছাত্র ফালসাফা পড়বি না। ওনারা সর্বোচ্চ তারা কি করতেন এলমুল কালাম নিয়ে আলোচনা, ফালসাফা ঢুকতেন না, কিন্তু উনি এটা একসাথ করে দিচ্ছেন। এরপরে তিনি কি করলেন, তিনি কায়দা নির্ধারণ করে দিলেন, কিছু কায়দা, কি কায়দা, যে এই জিনিসের বাইরে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত বিবেকের বিরোধী হবে, সেটা কোরআন সুন্নাহ করা যেটাই হোক না কেন গ্রহণ করা যাবে না, একটা নীতি বলে দিলেন উনি। বিবেক বিরোধী হলে কোনো কিছুকেই তিনি গ্রহণ করবেন না, এটা তিনি বলে দিলেন। আরও কি করলেন, তাফসীর রাজি পড়ছেন, এমন কেউ আছে এখানে, তাফসীর রাজির মধ্যে আপনি দেখবেন উনি দশটা সন্দেহ দেয়, এরপরে দুইটার উত্তর দিবে আর আটটা রেখে দেয়, দিনের মধ্যে মানুষ সন্দেহ তৈরি করছেন, আপনি সন্দেহের উত্তর না দিলে আপনি সন্দেহ তৈরি করে দিচ্ছেন, এটা কিন্তু শরীয়ত অনুমোদন করে না। ইমাম রাজি রহমতুল্লাহ এই কাজটা করেছেন, এমন কি তিনি এমন একটা বই লিখেছেন যে এই বইটা যদি কেউ পড়ে সে আর কোনোদিন কোরআন হাদিসে বিশ্বাস থাকবে না, তার আসাসু তাকদিস নামে একটা বই আছে তার, ওখানে আপনারা পাইবেন, নেটে পাওয়া যায় এটা। আসাসু তাকদিসের মধ্যে উনি বলতেছে দশটি কারণে কোরআন এবং হাদিসের শব্দের অর্থ নেওয়া যাবে না বিবেক বিরোধী হলে, দশটি কারণ বুঝছেন, দশটি কারণে। একটা হচ্ছে যেটা প্রথম হচ্ছে আকল বিরোধী হয়েছে, দ্বিতীয় হচ্ছে যে হয়তো বুঝতে ভুল করেছে, তিন নম্বর হচ্ছে এটা মাজাজ বাকি আছে, চার নম্বর হচ্ছে এটা যিনি ব্যাখ্যা করেছেন যিনি আরেকজনের কাছে নকল করেছেন তিনি ভুল করেছেন, এইভাবে তিনি দশটি কারণ উল্লেখ করেছেন। এই দশটি কারণ যদি কেউ বিশ্বাস করে তার কিন্তু আর ইমান থাকার কথা না। আমরা এখন সংক্ষেপ করলাম এই জন্য, তবে একটা জিনিস আছে কেন রহমতুল্লাহ আলাই বলছি, এটাও শুনেন, ইমাম রাজি রহমতুল্লাহ আলাই তার জীবনের শেষ মুহূর্তে তওবা করেছেন এবং একটা বই লিখছেন, এই জন্য আমি বলতেছি এরা সত্যিকে শেষ জমানায় আসে বুঝে আমি তো কিছুই পাইনি। তিনি বই লিখে ওই বইতে তিনি উল্লেখ করছেন তার যিনি হাদমুল লজ্জাত, তার বলেছে যে জীবনের সমস্ত লজ্জাত শেষ হয়ে গেছে। এরপর বই লিখছে বলতেছে যে তার একটা বই আছে, এটাকে বলা হয় রেসালা ফিল আকিদা, রেসালা নিজামিয়া, ওটা তিনি বলতেছেন লাকাত তাআম্মাতু তুরুকুল কালামিয়া ওয়াল মানাহিজুল ফালসাফিয়া, আমি সারা জীবন ফালসাফা দর্শন এবং কালাম শাস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি করছি, আমার আইতুহা তাশফি আলীলান ওয়ালা তারবি গালীলান, আমি দেখছি এটা আমার পিপাসাও মিটায় না আর আমার অবস্থার উন্নতি দেয় না, আমার অবস্থা এমনি খারাপ, আমার রোগেরও কোনো মুক্তি দিচ্ছে না। ওর আইতু আকরাবাত তুরুক, আমি দেখতে পাচ্ছি সবচেয়ে নিকটস্থ তরিক হচ্ছে তরিকাতুল কোরআন, কোরআনের কথাই শুদ্ধ। আকরা ফিল ইসবাত, যখন আমি আল্লাহর গুণ সাব্যস্ত করতে যাই তখন আমি বলবো আর রহমান ওয়াল আরশ ইস্তাওয়া, রহমান আরশের উপর উঠেছেন, বাস শেষ। ওয়া ইলাইহি ইসাদুল কালিমুত তাইয়িব ওয়াল আমালুস সালিহ, আরফা তার কাছেই বাণী আল্লাহর কাছে উঠে, কালেমাতে উপরের দিকে উঠে, এটা স্বীকার করতেছি আমি এখন। আকাম ফিন নাবি, এবং যেগুলি অস্বীকার করতে হবে আল্লাহ থেকে সেগুলি আমি স্বীকার, কি বলতে হবে, ওলা আল্লাহ বলছে লাইসা কামিসলি শাই, তার মতো কোনো কিছু নাই, সুতরাং তার মতো কোনো সাব্যস্ত করবো না, এবং আমি বলবো ওলা হয়তো নাবি আলমা, কেউ আল্লাহর আলমের কাছেও যেতে পারবে না। এরপর তিনি আফসুস করে বলছেন মান জাররা বা তাজিরেবাতি আরফা মারেবাতি, যে কেউ আমার তাজিরেবা, আমি যা পরীক্ষা করে সারা জীবন পরীক্ষা করে যা বলছি আমার সেটা পরীক্ষা করে বলবে, সে আমার কথাই বলবে, এর বাইরে যাবে না। কার কথা এটা? ইমাম রাজির কথা, রাজির কথা। এই জন্য ইমাম রাজি মরার সময় বলছেন যে আমাকে তোমরা আমাকে নিশাপুরের এই বুড়ির আকিদাটা আমাকে দাও, বুড়ির আকিদা কি বুঝছেন। উনি একবার নিশাপুর গেছে, যাওয়ার পরে সবাই ওনার পিছনে দৌড়াচ্ছে। তো বুড়ি বলে, দৌড়াচ্ছ কেন? বলে, এখানে একজন বড় আলেম আসছে যিনি আল্লাহর অস্তিত্বের উপরে 101টা দলিল জানে। বলে, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অস্তিত্বের উপরে কোনো দলিলের দরকার নেই, আমার একটা একটা সন্দেহ নাই, দলিলের দরকার নেই, আমি আল্লাহর বিশ্বাস করছি সরাসরি, আলহামদুলিল্লাহ আল্লাহ আছেন, আমি আমার কোনো সমস্যা হচ্ছে না। উনি সেটা শুনছেন, মৃত্যুর সময় তিনি বসতেছেন কি জন্য, বলে বলে যে আমাকে তো শয়তান এখন শেষ করে দিচ্ছে। শয়তান একবার বলে আল্লাহর অস্তিত্ব সম্ভব, আবার বলে সম্ভব না। তো আমি সম্ভব আর সম্ভব নার মধ্যে দৌড়াদৌড়ি করতেছি, এর মধ্যে ইমান চলে যাচ্ছে। তোমরা কে আসো? বুড়ির ইমানটা আমাকে দাও, আমি মরতে চাই, ইমান লয়ে মরতে চাই, আমি ওই সমস্ত আলমুল কালাম দিয়ে আর মরতে চাই না। এটি হচ্ছে ইমাম, এটা হচ্ছে ইমাম রাজি রহমতুল্লাহ আলী। এই জন্য বলে শেষ জীবনে তিনি ফিরে আসছিলেন, কিন্তু তার অনুসারীরা ফিরে আসে নাই, তারা ওই তিনি যে সমস্ত ভুলগুলি করেছে সেগুলিই তিনি তারা বহন করে নিয়ে চলেছে। আমি এখন আলোচনা করব আশারিকে, বুঝছেন, আশারি অনুসারীদের কথা বলছি। তো এখন বলবো আশারি অনুসারীদের সাথে আহলে সুন্নাহ জামাতের আকীদার মধ্যে মৌলিক কি পার্থক্য আছে এটা আলোচনা করব। এক নম্বর হচ্ছে, এক নম্বর জিনিসটা সেটা হচ্ছে আকীদা গ্রহণের নীতিমালা আছে কিছু, আকীদা গ্রহণের নীতিমালা আছে, তাই না? আপনি আকীদা কি যেখান থেকে গ্রহণ করতে পারবেন না? আকীদা গ্রহণের মৌলিক নীতি হচ্ছে, আমরা বলি যেটা, আকীদা আমরা গ্রহণ করব কোরআন থেকে, তাই না? কোথেকে? হাদিস থেকে, এজমা উম্মত থেকে, এবং সাহাবায়ে কেরামের আকওয়াল থাকলে সেখান থেকে, এর বাইরে আমরা আকীদা গ্রহণ করি না। এগুলি হচ্ছে আকীদা, কোরআন সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের সহি আকওয়াল। কারণ তারা যদি বলে থাকেন, বুঝে যাবেন এটা ওখান থেকে শিখছে, রসুল্লাহ আসলাম থেকে, অথবা কোনো দাদা যেহেতু রসুল্লাহ আসলাম সাথে ছিলেন, এগুলি তাদের সত্য কথাই বলেছে। আর কি এজমা, এজমা হচ্ছে এজমা সাহাবা মূলত, এর বাইরে আকীদার কোনো সূত্র নাই, এটা আমরা বিশ্বাস করি, এটা তো মূল কথা। আচ্ছা, এখন আসি আকীদা গ্রহণের কিছু নীতিমালা আছে, এটা আকীদা কীভাবে নিবে এটা বলছি। এক নম্বর নীতি হচ্ছে যে আকীদা গ্রহণের ক্ষেত্রে প্রথম নীতি হচ্ছে কোরআন এবং সুন্নায় যা আছে, আহলে সুন্নাহ জামাতের কথা বলছি, আমরা আশাইদের কথা বলছি না। আমি ছয়টা নীতি বলবো, মনে রাখবেন। এক নম্বর হচ্ছে কোরআন এবং সুন্নায় যা আসছে এগুলিকে ইমান আনতে হবে এবং যথাযথভাবে সেটাকে মেনে নিতে হবে, কোন রকমের কথা বাক্য বেছাড়া কোরআন এবং সুন্নাহ যা আসছে তা তার উপর ইমান আনতে হবে এবং মেনে নিতে হবে। এটা হচ্ছে এক নম্বর নীতিমালা, এটা আমাদের আহলে সুন্নাহ জামাতের বিশ্বাস। দ্বিতীয় হচ্ছে একই বিষয়ে কোরআনে কারীম এবং হাদিসের মধ্যে বিভিন্ন জায়গা যা যা আছে সবগুলি একসাথ করে হুকুম দিতে হবে আমাদের। বুঝছেন কিনা কথাটা? বুঝেন নাই? ধরেন কোরআনে কারিমে এখানে আসছে কুল আল্লাহ ওয়াহাদ, বলুন আল্লাহ এক, তাই না? আর এখানে বলছে আল্লাহ তাআলা ও আল্লাহ ফিসসামা ফিল আরদ ইয়ালাম সিররাকুম ওয়া জালাম, তিনি আসমান এবং জমিনে ইলাহ। এটা তো আমাদের অনুবাদ, অন্যরা বলে যে আল্লাহ আল্লাহ আসমানও আছে জমিনও আছে, নাউযুবিল্লাহ। আমরা বলি যে না, এই তিনি আরশের উপর আছেন, তিনি বহু জায়গায় বলেছেন, সাত জায়গায় বলেছেন কোরআনে কারিমে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এটার উপর হাজার দলিল আছে, একটা দুইটা না, ইমাম যাহাবী রহমাতুল্লাহ দুইটা বই লিখছেন, একটা হচ্ছে আল উলু, অর্থাৎ তিনি আরশের উপরে, আর একটা হচ্ছে আল আরশ, দুইটা বই লিখছেন ইমাম যাহাবী, দুইটার মধ্যে 1000 দলিল আনছে যে আল্লাহ আরশের উপরে। তো আমরা কেন করতে গিয়েছি সমস্ত কোরআন এবং হাদিসকে একসাথ করে আমরা সিদ্ধান্ত নেই, একটা দিয়ে সিদ্ধান্ত দৌড় দেই না? যেমন আপনাদের মধ্যে কেউ কেউ আছে বলে কি, আপনাদের মধ্যে না, আমি বলছি বুঝানো বলছি, অনেকে এরকম বলে থাকে, কি বলে, কাজ্জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, পাইসি পাইসি, কি রসুল নূরের তৈরি, তাই না? বলে না, আরে আল্লাহর বান্দা, এই নূর শব্দ তো আল্লাহ তাআলা ইয়ারও বলছে, কিসের, চাঁদেরও বলছে, এখন তো মানুষ চাঁদে যা দেখছে যেটা মাটি, তাই না? নূর নীর কি, তাই না? তারপর আল্লাহ তাআলা তাওরাতকেও নূর বলছে, আল্লাহ তাআলা কোরআনকেও নূর বলছে, আল্লাহ তাআলা ওয়াহীকেও নূর বলছে, এগুলিকে আপনি কি বুঝলেন? তাহলে এই নূরের তৈরি কোথায় পারেন আপনি? এটা চিন্তা করবেন, আয়াত পাইছি, আয়াত একটা পাইছি, সুতরাং নূর অর্থ হলে নূরের তৈরি, সেই নূর এখন জাতি সিফাতিলে ঝগড়া লেগে গেছে, পুরোটাই বুয়া। কেন? আসল সমস্যা হচ্ছে এই শব্দ কোথায় কোথায় কি অর্থে ব্যবহৃত সেটা নিয়ে আসেন, তারপর আপনি একটা সলিউশন বুঝতে পারবেন। আহলে সুন্নাহ জামাতের আকীদা হচ্ছে এটাই যে একই বিষয়ে কোনো মন্তব্য করার আগে একই বিষয়ে সহি হাদিসগুলো, একই বিষয়ে কোরআন আয়াতগুলোকে একসাথ করে আপনি এরপর সিদ্ধান্ত দেবেন, এক যাবেন না, এটা একটি নীতিমালা। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলছিলেন, যেটা না বললেই না, তিনি বলছিলেন দুনিয়া নষ্ট করছে চার শ্রেণীর লোক, একটা কথা ভুলে গেছে, তিনটা মনে রাখতেছি, একটা হচ্ছে অর্ধ আলেম, আরেকটা হচ্ছে অর্ধ বৈদ্য, তাই না? একটা অর্ধ অর্ধ বৈদ্য, যে বৈদ্য মানে ভালো জানে না, হ্যাঁ ভালো চিকিৎসা জানে না, একটা হচ্ছে অর্ধেক আলেম, অর্ধেক আলেম, আর হচ্ছে অর্ধকারি, কেরাত নষ্ট করে দিবে, তাই না? আরেকটা ভুলে গেছি, যাক আমার সাহিত্য বলছে উনি, চারজন চার শ্রেণীর লোক দুনিয়া নষ্ট করছে, যারাই কোরআনে করিমের একটা অংশ নিয়ে দৌড় দিচ্ছে আরেক অংশ তাকাবেন না, তারা কিন্তু পুরো ভুল করবে না। এই জন্য সবচেয়ে উত্তম তাফসির হচ্ছে কোরআনের এক অংশ আরেক অংশ তাফসির করে, এবং উত্তম তাফসির হচ্ছে কোরআনের যে হাদিস দিয়ে তাফসির হয়, কারণ এটা উত্তম। এরপর উত্তম তাফসির হচ্ছে সাহাবায়ে কেরামের কথা দিয়ে তাফসির হয়, এটা আপনি নিজের মতো করে একটা শব্দ পাইলে আর তাফসির করে দিলেন, এটা তো ঠিক না। এটা হচ্ছে বেদাতীদের কায়দা, এটার জন্য আমরা আলোচনা করবো। তাহলে দুইটা দিন নীতিমালা বলবো, একটা কি আল্লাহর কথার উপর ইমান এবং তাসলিম, এক নম্বর কোরআন এবং সুন্নার উপর যে কোনো শব্দের উপর ইমান আনতে হবে এবং মেনে নিতে হবে। দুই নম্বর হচ্ছে যে সবগুলি একই বিষয়ের কথা একত্র করতে হবে, হঠাৎ করেই বলে দেওয়া যাবে না যে এটাই বিশ্বাস। তিন নম্বর হচ্ছে যে আমরা বিশ্বাস করি যে তাওহীদের যত নীতিমালা আল্লাহ কোরআনে বলে দিচ্ছে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে, এর বাইরে যাওয়ার দরকার নেই। কারণ ইমান আনছে যারা যুগে যুগে, ইমান যারা আনছে তারা কি এলমুল কালাম জানতো? এলমুল কালাম না জানলে কি সমস্যা হয়েছে? ইমাম দিমিয়াতি রহমতুল্লাহ আলাইহি তার একটা কিতাব আছে, তার একটা কিতাব আছে দিমিয়াতি, এটা ফাদার লাউকাতের উপর তার কিতাব আছে বড়, এটা নিয়ে আসছেন ইমাম আমাদের ইমাম আব্দুল আজিজ দেহলভি রহমতুল্লাহ আলাই। তার একটা কিতাব আছে, নাম হচ্ছে বুস্তানুল মুহাদ্দিসিন, যেটা আমি অনুবাদ করেছি, আমার বাবা অনুবাদ করেছে, আমি বের করেছি, দেখছেন আপনারা। ওটার মধ্যে তিনি আনছেন এই কথাটা বিস্তারিত, আনছেন বলছেন যে আপনারা যে এলমুল কালাম নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন, উনি খুব দুঃখ আক্ষেপ করতেছেন বড় আলেম তিনি, যে এখন আমি দেখতে পাচ্ছি মিশরবাসীরা দিমিয়াতের লোকেরা এলমুল কালাম নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে, অথচ এই এলমুল কালাম না আল্লাহ রসুল বলেছেন কোনোদিন, না সাহাবায়ে কেরাম বলেছেন, আবু বকর জানায় সমস্যা হয় নাই, ওমর জানায় সমস্যা হয় নাই, খলিফারা জানায় কোনো সমস্যা হয় নাই। এই এলমুল কালাম নিয়ে আবু হানিফা উপরে উঠে নাই, ফেকা দিয়ে উঠছে, এই এলমুল কালাম সালাম মালিক পার হয়ে গেছে, কোনো সমস্যা হয় নাই, সাফরি এলমুল কালামের কিছু ব্যবস্থা আলোচনা করে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল এলমুল কালামকে ঘৃণিত করে ছুড়ে দিয়েছে। যেই জিনিস খায়রুল কুরুনে দরকার লাগে না, এখন সেটা দরকার লাগবে কেন? বুঝে যাচ্ছে কথাটা? এই জন্য আমরা মনে করি আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠিত হয়েছে কিনা রাসূলের যুগে, এটা বলেন কি দিয়ে হয়েছে? এটা কি এলমুল কালাম দিয়ে হয়েছে? না, কোরআন এবং সুন্নাহ দিয়ে হয়েছে। তাহলে আমরা বিশ্বাস করি, তিন নম্বর নীতি হচ্ছে এটা বিশ্বাস করতে হবে যে তাওহীদের নীতি অবশ্যই কোরআন সুন্নাহর জন্য, কোরআন সুন্নাহ যথেষ্ট তাওহীদ নীতি প্রতিষ্ঠা করার জন্য, তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, তাওহীদের বিশ্বাস করার জন্য কোরআন সুন্নাহ যথেষ্ট। যদি তা না হয় তাহলে সলবে সালিনের উপর আপনি তোমত দিবেন, অহবাদ দিবেন যে তারা কোরআন বুঝে নাই, নাউজুবিল্লাহ, এবং অহবাদ দিবেন যে তারা তাওহীদ বুঝে নাই। এই জন্য তিন নম্বর নীতিমালা হচ্ছে তাওহীদের জন্য আমরা বাইরে যেতে হবে না, আমাদেরকে ইবনে সিনার দ্বারস্থ হতে হবে না, আমাদেরকে ফারাবির দ্বারস্থ হতে হবে না, আমাদেরকে তথাকথিত মুআল্লিমুল আউয়াল এরিস্টটলের দ্বারস্থ হতে হবে না। এরিস্টটল আমাদেরকে কিছু দিবে না এখান থেকে, এরিস্টটলরা বদভ্রন্ত বিভ্রান্ত এবং পদভ্রষ্ট ছিল, এতে কোনো সন্দেহ নাই, এবং এরিস্টটলরা জাহান্নামের কীট, এতে কোনো সন্দেহ নাই। অথচ এদের বই পড়ে আমি আল্লাহর কোরআন বুঝতে চেষ্টা করতেছি, শেখ হোসেন ইবনে তাইমিয়া এই জন্য সবসময় বলতেন একটি কথা, বেআইয়া আকলে ইউজাউন কিতাব ওয়া সুন্নাহ, কোন আকলে আমি কোরআন সুন্নাহকে বিচার করবো আমাকে বলো, কার আকল? ইবনুল খতিবের আকল, ইবনুল খতিব বলতে তিনি রাজিকে বুঝাইতেন, রাজি ইবনুল খতিবের আকল দিয়ে বুঝাইতাম কোরআন হাদিস, যেহেতু উনি সর্বদাই বিবেচনা করছে, উনি কি করছে ফালসাফার আইনে ঢুকিয়ে দিছে, ওদের এর ভিতরে দর্শন দর্শন ঢুকিয়ে দিছে, আলমুল কালামিতে একসাথ করে একটা খিচুড়ি পাকাই দিছে সুন্দর করে, নাউজুবিল্লাহ। এবং উনি বারবার বলতেন, উনি যে বই গ্রন্থগুলো লিখেছেন ওদের বিরুদ্ধে সবগুলি, তেসরিয়াত লিখেছেন, মারাকেশিয়া লিখেছেন, এবং তিনি দারুত তাহাদুল আকল ওয়ান নাকল লিখেছেন, ইবনে তাইমিয়াস 11 খণ্ডের বই, তিনি ফতোয়ার মধ্যে বিভিন্ন আলোচনা করেছেন, তারপরে রদ্দ আল মানতাকিন করেছেন, সবগুলি তার কাজ ছিল, সবগুলি কার বিরুদ্ধে? সবগুলি রাজির বিরুদ্ধে লিখছেন। কেউ বাস্তব কথা হচ্ছে এটা পড়ে দেখেন যে রাজির প্রত্যেকটা কথা তিনি খণ্ডন করেছেন, কলার রাজি, এরপর দেখছেন তিনি উত্তর দিয়েছেন যে ঠিক নয় ভুল বলেছে, রাজি প্রত্যেকটা সন্দেহ তিনি উত্তর দিতে চেষ্টা করেছেন। দিয়েছি ইবনে তাইমিয়া রহমতুল্লাহ তার জীবনে পড়লে, হ্যাঁ পড়তে, একজনকে নিয়োগ দিয়েছিল আজহারে যে ওনার বিরুদ্ধে যেন বই লেখা হয়, শেখ মোহাম্মদ খলিল হাররাজকে নিয়োগ দিয়েছিল আজহারের লোকেরা, কি জন্য? ইবনে তাইমিয়ার রদ করার জন্য, তুমি তো অত্যন্ত শক্তিশালী মানুষ, ইবনে তাইমিয়ার রদ করে দাও, তোমার পিএইচডি ডিগ্রি দেবো, ডক্টর ডিগ্রি দেবো। মোহাম্মদ খলিল হাররাজ পড়তে পড়তে পড়তে পড়তে দেখেছে ইবনে তাইমিয়ার কি রদ করবে, ইবনে তাইমিয়ার ছাত্র হয়ে গেছে তিনি, আল্লাহ। এরপর তিনি বই লিখলেন পায় সুন্নাহ আল ইসলামিয়া ইবনে তাইমিয়া সালাফি, ইসলামী উম্মেশ ঘটানোর যে কাজ করেছে এটা ইবনে তাইমিয়া করেছে, দেখেই দিয়েছেন। তাহলে এই ইবনে খতিব আর-রায়ের কথা উনি বলছেন যে আকলকে এভাবে প্রাধান্য দিয়ে তুমি আল্লাহর যেটা কোরআন সুন্নাহ দিয়ে তুমি দলিল দিচ্ছ, তাওহীদের উপরে কি দিয়ে দলিল দিবে? শুধু বিবেক দিয়ে দলিল দিচ্ছে, এটা হতে পারে না। তাহলে তিন নম্বর নীতি মানে আমাদের খেয়াল রাখতে হবে। চার নম্বর নীতি হচ্ছে এটা যে কোরআন সুন্নাহ বোঝার ক্ষেত্রে ফাহমুস সালাফ হচ্ছে হুজ্জা, সলবে সালেহীনের যে মত সেটাই হুজ্জত, সেটাই প্রমাণ, সেটাই গ্রহণ করতে হবে। কোরআন সুন্নাহ বোঝার ক্ষেত্রে পরবর্তী যারা আসছে তাদের কথা গ্রহণ করা হবে না। বুঝছেন কথাটা? সলবে সালেহীন বলতে কি বোঝায় এটা আমাকে জানতে হবে আগে। সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম সলবে সালেহীন, তারপরে যারা সুন্দরভাবে তাদের অনুসরণ করবে তারা সবাই নয়, সাহাবায়ে কেরামের পরে যারা আছে তাদের সবাই নয়, তাবেঈনদের মধ্যে শেখা আছে, গায়রু শেখা আছে, গ্রহণযোগ্য ব্যক্তি আছে, অগ্রহণযোগ্য ব্যক্তি আছে, মিথ্যাবাদী আছে। ইমাম আবু হানিফা বলতেছেন, মা রাইতু আকযাবিন আকযাবা মিন জাবির আল-জুফি, জাবির আল-জুফি থেকে মিথ্যাবাদী আমি দেখি নাই, তাবেঈ কিন্তু মিথ্যাবাদী। আলী রাদিয়াল্লাহু আনহু সাথে সলতো যদি ব্যক্তি মিথ্যাবাদী ছিল, আলী রাদিয়াল্লাহু আনহু সাথে থাকতো শিয়ারা, তাহলে বোঝা গেল যে তাবেঈনদের মধ্যে মিথ্যাবাদী আছে, অমিথ্যাবাদী আছে, সত্যবাদী আছে। সুতরাং তাদের সব গ্রহণ, যারা সাহাবীদের অনুসরণ করে চলবে তারা শুধুমাত্র গ্রহণযোগ্য। বুঝে আসছে কথাটা? এই জন্য চার নম্বর নীতি হচ্ছে আমাদের আলোচনা জমাতের যে আমাদের আকিদা বিশ্বাস নিতে হবে সালফে সালেহীর বুঝ অনুসারে, নিজের মন মতো বুঝে চলবে না, অথবা পরবর্তীটা বলছে এটা চলবে না, ইবনে খাতিব রায় বললে চলবে না, অথবা গাজালি বললেও চলবে না, আমাদেরকে পূর্ববর্তীদের কথা শুনতে হবে, এখানে আগে কি বলে গেছে তাদের কথা আমাদেরকে শুনে চলতে হবে। পাঁচ নম্বর হচ্ছে যে নুসুস, কোরআন এবং সুন্নার ভাষ্য, এগুলির প্রকাশ্য অর্থ করতে হবে, বাতিনি অর্থ করা যাবে না। বাতিনি অর্থ কীভাবে করে জানেন? বাতিনি অর্থ করে আল্লাহ বলছে ইস্তাওয়া, অর্থ কি? আল্লাহ বলছে ইস্তাওয়া, উপরে উঠা, আপনি অর্থ করলেন ইস্তাওয়ালা, ইস্তাওয়া তো ইস্তাওলা, অধিকার করা, মনে হয় যেন এটা আল্লাহর অধিকারের বাইরে ছিল, নাউজুবিল্লাহ। এটা কেন করছে জানেন? আল্লাহর ইস্তাওলা অর্থ তো নির্দেশ দিয়ে হয়, এই জন্য আল্লাহর কোনো কর্মকাণ্ড অস্বীকার, আল্লাহ সিফাতকে অস্বীকার করার উদ্দেশ্য, সিফাত ফেলিয়াকে অস্বীকার করার উদ্দেশ্য, এক এক নম্বর হচ্ছে আল্লাহ সিফাত ফেলিয়াকে অস্বীকার করার উদ্দেশ্য। দুই নম্বর হচ্ছে যদি আমরা আল্লাহ, এরা বলে যে যদি আমরা আল্লাহ আসর উপরে বলতে আল্লাহর জন্য স্থান নির্ধারণ হয়ে যায়, আল্লাহ তাআলা স্থান নির্ধারণ করা যাবে না, আল্লাহ যেখানে আছে সেখানে তিনি কোথাও না, লা খাওয়ার যাওয়ার আমরা দাখেলাও আল্লাহ ভিতরেও নাই বাইরেও নাই, আল্লাহ কোথায়? অথচ রসুল্লাহ সাল্লাম প্রশ্ন করেছেন, মুসলিম সহি মুসলিমে আসছে, রসুল্লাহ সাল্লাম প্রশ্ন করেছেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? কি জবাব দিছে? ইসামা। তো এই হাদিসের কি উত্তর দেয় জানেন? ওই একটু আগে উত্তর নির্ধারণ করছে, কি বলছে? দশ কারণে হাদিস নেওয়া যাবে না। ঘটনা কি জানেন? ওই যে দারে দেখ, যারে কিছু দিতে না চাইলে আপনি একশো একটা ওজোর বাইর করতে পারবেন, কিছু মানতে না চাইলেও। আমাদের এক বন্ধু ছিল আব্দুল করিম, সে একবারে আমাদের বন্ধুর মধ্যে, সে আমেরিকা যাবে, তো আমাদের মদিনা ইউনিভার্সিটির তখন ইয়া ছিল, ও তাইশানের কাছে যাই বলে আমি আমেরিকা যাব, বলছে দেখো তোমাকে যদি আমি দিতে চাই তো একশো একটা কারণ আছে, আর যদি না দিতে চাই আমার একশো একটা কারণ আছে। এরা না মানার জন্য একশো একটা কারণ খুঁজবে, এর মধ্যে দশটা কারণ খুঁজে বের করছে যে না মানার জন্য। হাদিস এটা তো একজনে বলেছে, একজনে হাদিস তো আমরা মানি না, বা শেষ হয়ে গেছে, একবার বাদ দিয়ে দিয়েছে এটা। এবং এরপর বলে হাদিসটা এই জন্য বলছে যে ওই বেটা, ওই বেটি কথা বলতে পারতো না, এই জন্য উপর দিকে দেখাইছে। হ্যাঁ, তারপর হাদিসটা মোত্তারেব আছে, এইটা বাহু সহি মুসলিমের হাদিস, সহি মুসলিম হাদিসকে অস্বীকার করার জন্য তাদের কোনো সমস্যা হয়নি। কেন? তাদের আকিদার বিরুদ্ধে সেই জন্য। আচ্ছা, হাদিস মানাটা আমরা বলছিলাম একটাই যে হাদিস মানতে হবে, এটা হলো নিয়ম। এই জন্য যেটা বিশ্বাস করতে হবে বলেছি এটা কি, যে অবশ্যই বিশ্বাস করতে হবে যে প্রকাশ্য অর্থ নিতে হবে, যেটা আছে সলভেশন এই অর্থই করে গেছেন, এই অর্থই আপনি উপাস্যতে পাবেন। ইবনে জারির তাবারিকে দেখবেন যে অবশ্যই তফসিরই করেছে, কিন্তু আপনি এসে নতুন একটা তফসির আবিষ্কার করলেন, জাহের বাতিনি তফসির, এটা গ্রহণ করা হবে না। ষষ্ঠ হচ্ছে কোথাও যদি কোনো দেখেন বিবেক এবং কোরআনের ভাষ্যের মধ্যে বা হাদিসের ভাষ্যের মধ্যে বিরোধ হয়, কোনটা প্রাধান্য পাবে? কোরআন হাদিস প্রাধান্য পাবে। এই ছয়টা নীতি আমি বললাম, এখন এই জন্য বলবো ছয়টা নীতির মধ্যে আমরা দেখব যে আশায়রারা কী কী নীতি গ্রহণ করে, এটা বলার জন্য এতগুলো এসে থাকুন। আশায়রারা বলে যে প্রথমত আল্লাহর ব্যাপারে কোরআনের বা হাদিসের কোনো ভাষ্য নেওয়া যাবে না, নাউজুবিল্লাহ। দ্বিতীয় হচ্ছে আকিদার মধ্যে খবর ওয়াহেদ নেওয়াই যাবে না, আকিদার মধ্যে খবর ওয়াহেদ নেওয়াই যাবে না, খবর ওয়াহেদ বুঝছেন, সহি হইল আমি ধরেন বুখারির ইনামাল আমাল বিন নিয়াত, কিন্তু খবর ওয়াহেদ, কিন্তু এটা খবর ওয়াহেদ। তো এরকম আকিদার যে সমস্ত তথ্য আছে এগুলির মধ্যে খবর ওয়াহেদ নেওয়াই যাবে না। যেমন আল্লাহ তাআলা তিনি হাশরের দিন জাহান্নামে তার পা ফেলবেন, হাদিসে আছে, তো ওটা নেওয়াই যাবে না। কেন? আমরা তো আগে বলে দিয়েছি কি আমরা খবর ওয়াহেদ নেই না, বস হাদিস নেয় নাই, বাদ দিয়ে দিছে ওরা। আল্লাহ রসুলের হাদিসকে বাদ দিতে হলে তাদেরকে নীতিটা উপরে উঠছে, অসুল তাদের কাছে উপরে, রসুলের হাদিস নিছে, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে তাদের লিখিত একটা একটা দেখাতে হতো, বইতে আছে এগুলো, আমরা বই থেকে শুধু নিয়ে আসছি বলার জন্য। দুই নম্বর হচ্ছে তবে সামারিয়াতের মধ্যে গ্রহণ করা যাবে, সামারিয়াত বুঝেন, ওরা দুই ভাগ করছে আকিদারে, দুই ভাগ করছে আকিদার, দুই ভাগ, একটা হচ্ছে আকলিয়াত, একটা হচ্ছে সামারিয়াত। সামারিয়াত হচ্ছে মরার পর থেকে শুরু করে জান্নাত জাহান্নাম ডাকা ঢুকে বলছে সামারিয়াত, কেউ মরি নাই তো, এই জন্য মরে না তো, এটা শুনে আসে এই জন্য, কারণ ওই সময় তো আর আকল লাগবে না। আর আকলিয়াত হচ্ছে যেগুলি জীবিত অবস্থা আছে, আকল চাঙ্গা আছে এখন, সুতরাং এখন অন্যগুলি কাজ করবে না, এটা কাজ করবে। বুঝলেন তো? আল্লাহ সম্পর্কে, রাসুল সম্পর্কে, দুনিয়ার কর্মকাণ্ড সম্পর্কে আকলিয়াতের গ্রহণ করা হবে। সামরিয়াতের ক্ষেত্রে আমরা আল্লাহ রসুলের কথা শুনবো, কিন্তু আকলিয়াতের ক্ষেত্রে আল্লাহ রসুলের কথা শুনবো না, নাউজুবিল্লাহ। এই জন্য দেখবেন, এই জন্য দেখবেন যে আপনি এখনো, আপনি যে কোনো আকিদার কিতাব ধরেন এখানে আল আকলিয়াত, এরপর দেখবেন যে আল্লাহ সম্পর্কে কি সম্পর্কে সময় আলোচনা করছে, যখনই কবরের কথা আসছে ওখানে লিখছে আস সামরিয়াত, মানে একবার কবরের কাছে নিচের দিকেই শুনবে, আগের দিকে শুনবে না, মানে মরার আগে শুনবে না। বুঝছেন তো? মরার পরে শুনতে বাধ্য, কারণ দেখছে মরে যাচ্ছে, এই জন্য শুনবে, এর আগ পর্যন্ত শুনবে না কেউ। আকলিয়াত সামরিয়াত দুই ভাগে ভাগ করে একটা বেদাত, এই বেদাত চালু করছে আশারারা, এবং এটা একটা অংশে কিছু মানে, মরার পর অংশে মানবে। মুতাজিলারা মরার পরেও মানত না, বলছিলাম না, কবর আজাবকে অস্বীকার করছে, তারপরে ওজনকে অস্বীকার করছে, তারপরে সিরাতকে অস্বীকার করছে, বলছে রাতকে, এরা বলে যে মরার পরটা মানলাম, এখানে এক মিলেছে আমাদের এখানে এক জায়গায়, কিন্তু দুনিয়ার বুকে আমরা আকলিয়াতকে প্রাধান্য দিব, আকল। এই জন্য যে কোনো দেখবেন, যে কোনো অনেক মাদ্রাসা, আমার নাম বলতে চাচ্ছি না, দেখবেন যে এই বই না পড়াইলে, মানত্রেকার হ্যাকমত না পড়াইলে ওনাদের কোনো মন ভরে না, এবং ওটার জন্য স্পেশাল বিশেষ দৃষ্টি রাখা হয়, এটা একটা বড় এলমের বই মনে করা হয়। এদের মধ্যে যদি মোতাওয়াতের কোনো নাস পাওয়া যায়, যেগুলি তাদের আকলের বিরুদ্ধে হয়েছে, এটাকে তাবিল করতে হবে, ওটা তো মানবে না, এটা বলে তাবিল, অপব্যাখ্যা করতে হবে। তাবিলকে আমি ব্যাখ্যা বলি না, অপব্যাখ্যা বলি, কারণ সাধারণ ব্যাখ্যা তো গ্রহণযোগ্য, অপব্যাখ্যা করতে হবে। এদের মধ্যে যারা সুফি, যেমন কে গাজালি, গাজালি রহমতুল্লাহ আলাইহি, উনি কি করছে, উনি আর একটু বাড়ছে, উনি বলছেন যে যদি কাশফ এবং জোক, সুফিবাদকে ঢুকেছে তো, উনি দেখছেন যে কাশফ এবং জোককে যদি কোনো বিরোধী হয়, তো কাশফ এবং জোক প্রাধান্য পাবে, কিন্তু কাশফ এবং জোক প্রাধান্য পাবে, কিন্তু আল্লাহ এবং তার রসুলের বাণীর উপরে এটা প্রাধান্য পাবে। কেন? আমার কাশফ বলছে, আমার জোক বলছে। এই জন্য অনেকে দেখবেন যে কাশফ এবং জোক দিয়ে দলিল দিচ্ছে, আমি নাম বলতে চাই না, আপনারা বুঝেন এগুলো কোথায় কোথায় এরকম কাশফ এবং জোকের দলিল দিচ্ছে, দেখবেন এই কাশফ খুলে গেছে, অমুকের হাত বের হয়ে গেছে, এগুলি দিয়ে দলিল দিচ্ছে, এগুলি সবই হচ্ছে তাসাউফের এইটা ঢুকা, এবং নাম দিচ্ছে আল আলমুল্লাদুন্নি, আমাদের কাছে আছে এরকম ওয়াজ শোনায়। আচ্ছা, মানলাম, এটা বোঝা গেল যে তারা, আমি যেটা বলতে চাচ্ছি, তারা হচ্ছে কোন কোন আকীদা আল্লাহ সংক্রান্ত জায়গাতে আকল ছাড়া কেউ চলতে পারবে না, ওটা বলে আছে সঙ্গে হচ্ছে। তৃতীয় হচ্ছে যে কোনো কোনো জায়গাতে আকল এবং নকল দুইটাকে মানতে চায়, একটা কি আল্লাহকে দেখার বিষয়টি, যেহেতু এটা আখেরাতের সাথে সম্পৃক্ত, দুনিয়াতে বলছে এই জন্য এটাকে মানতে রাজি আছে, আখেরাতে আল্লাহকে দেখা যাবে কিনা, কারণ আকল এবং নকল দুইটাতে মানছে রাজি, আকলে কেমন মানছে করা তো অস্বীকার করার কিছু নাই, নকলে আসছে যেহেতু, আর সেই সময় কি হবে দেখবে পরের ব্যাপার। এই জন্য আর একটাতে তারা বলে যে শুধু কোরআন হাদিসের কথাই চলবে, এটাকে কি মানে, এটা কি সামরিয়াত, অর্থাৎ মৃত্যুর পর থেকে শুরু করে জান্নাতে যাওয়া পর্যন্ত এটা শুধু সামরিয়াত, এখানে আর আকলের কথা বলে না, কিন্তু দুনিয়ার বুকে যেখানে বেশি দরকার তা হয়ে ব্যাপারে এখানে আকল দিয়ে প্রাধান্য দেয়। আচ্ছা, এদের মধ্যে আরেক গোষ্ঠী আছে, তারা বলে যে, যেটা বিশেষ করে রাজি যেটা বলছে যে কখনো আল্লাহ রসুলের হাদিস কোনোটাই কোনোটাই ইয়াকিনের ফায়দা দেয় না, জনের ফায়দা দেয়, জন বুঝছেন ধারণা, অর্থাৎ ধারণা, এটাকে বলা হয় কেউ গালবজন বলে, অথবা সুধারণা বা প্রাধান্যপ্রাপ্ত ধারণা যেটা বলে, কিন্তু ইয়াকিনের ফায়দা দেয় না, অথচ আমরা বিশ্বাস করি সহি হাদিস হলে, কোরআনে কারিম এটা ইয়াকিনের ফায়দা দিচ্ছে, সহি হাদিস হলে ইয়াকিনের ফায়দা দিতে আমরা বিশ্বাস করি, এটা আহলে সুন্নাহ ওয়াল আকীদা, কিন্তু তারা বিশ্বাস করে না জনের ফায়দা, জন হলো ধারণা, সুতরাং ধারণা বাদ দিলে অসুবিধা কি, বাদ দিলাম। আর এদের বলে জন যেহেতু ধারণা আর আকল যেহেতু শক্তিশালী, সুতরাং আকল দিয়ে জনকে আমরা তাড়াই দিব, এর অর্থ হচ্ছে আকল হচ্ছে কতই অকাট্য, আর জন হচ্ছে ধারণা, ধারণা মতো ধারণা বাদ দিলে হয়, আকলটা নিলে হয়, এই জন্য বিবেককে প্রাধান্য দিচ্ছে এদের মধ্যে। আচ্ছা, এদের মধ্যে আরেক গোষ্ঠী আছে, তারা বলে যে খবর ওয়াহেদের দিকে আলোচনার দরকার নাই, খবর এই জন্য তাদের পৃষ্ঠার পর পৃষ্ঠা বই লিখছে, দেখবেন শত পৃষ্ঠা, আমি দেখলাম একটু আগে একটা বই পড়তেছিলাম গাড়িতে বই আসতে আসতে, পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখছে, একটা কোরআনের এক না একটা হাদিস নেই, কেন জানেন, সফহান একদম পুরোটাই, আর দানো সফহান, এটাকে বাদ দিয়ে শুরু সে নিজের মন মতো লিখে ফেলছে, কার থেকে পাইছে? পাইবে। কালাল মুআল্লিমুল আউয়াল, মুআল্লিম আউয়ালকে জানেন প্রথম মুআল্লিম কে ছিল? অ্যারিস্টো, অ্যারিস্টটলিস, অ্যারিস্টটল। কালাল মুআল্লিমুস সানি ফারাবি, মুআল্লিমুস সানি ইবনে সিনা, সালিস ফারাবি। এইভাবে ভাগ করে করে ওদের তিনজন হচ্ছে বড়। এই তিনজনের প্রত্যেকটা থিওরি ভুল ছিল, আল্লাহর সংক্রান্ত প্রত্যেকটা থিওরি ভুল ছিল। তাদের অন্যান্য জিনিস চলে, দুনিয়ার ব্যাপারটা আমরা আলোচনা করি, ডাক্তারের বিষয়ে আলোচনা করতেছি না। আল্লাহ সংক্রান্ত যা বলেছে এই তিনজনে ভুল করেছে, আর আমরা বড় বড় ইয়া দেখার জন্য আমাদের এই দার্শনিক ছিল, অমুক ছিল, তমুক ছিল, বিশ্বাস করেন এদের দ্বারা ইসলামের কোনো উপকার হয়নি, কোনোদিন হয়নি এদের উপকার। ইবনে সিনা নিজে ছিল কারামাতা ফেরকার, ফারাবি আল্লাহর বিশ্বাসই ছিল না। তাহলে এই সমস্ত লোকদের দিয়ে আমরা আমাদের ইমান কিভাবে তাজা করতে পারবো? ইমান কখনো ঠিক থাকবে না এই সমস্ত লোকদের নিয়ে শুনলে। এই মানুষগুলো থেকে আমরা দেখতে পেলাম, তাহলে আমাদের ওদের প্রথম ভুল ছিল কি? আকিদা কোত্থেকে নিতে হবে এই নীতি ঠিক ছিল না। আর এইটা যদি ঠিক না থাকে, আর বাকিগুলি কিন্তু এমনিই বাদ দেয়। এবার আমরা একটা উল্লেখ করবো, উজুদুল্লাহ, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আহলে সুন্নাহ জামাতের আকিদার কথা হলো এটা। আল্লাহর আল্লাহর অস্তিত্ব আসলে ফেতরি জিনিস, এটা মনের স্বাভাবিক মনের বিষয়। মন বলে অটোমেটিকলি আল্লাহর অস্তিত্ব স্বীকার করে নেয়, এখানে বসে বেশি কিছু কিলাকিলি লাগে না। কিন্তু কিন্তু আশ্চর্য হবেন, আশায়রারা কি করছে? আল্লাহর অস্তিত্ব আগে প্রমাণ করতে হবে। তাদের সারা জীবনের পাদা ইয়া হয়েছে, পুঁজি হচ্ছে আল্লাহর অস্তিত্ব প্রমাণের জন্য একটা নীতি, এটাকে বলা হয় হুদুস, হুদুস। আর এটার আরেক নাম হচ্ছে হুদুস আল ইমকান, হুদুস আল কেদাম, অর্থাৎ আল্লাহকে কাদিম সাব্যস্ত করা। কাদিম পুরাতন, পুরাতন তো কিন্তু এটা আসল গুণ না, আল্লাহ হচ্ছে আউয়াল, পুরাতন তো শেষ কথা নয়, আউয়াল হচ্ছে প্রথম। তো তাহলে এরা আল্লাহর এই কদুম কাদিম সাব্যস্ত করে আর সমস্ত মানুষকে হাদেস সাব্যস্ত করে। এরপর বলে যে কাদিম এবং হাদেস এর মধ্যে সারা জীবন ব্যয় করে এর এই এই যে সিস্টেমে তারা আল্লাহর উজুদুল্লাহ সাব্যস্ত করছে, এটা হচ্ছে তাহসিল হাসেল বা অরণ্যের রোদন। কারণ মানুষ আল্লাহর অস্তিত্ব নিয়ে আসলে মানুষ সদস্য ছিল না, সমস্যা ছিল না। সমস্যা ছিল কি? আল্লাহ তাআলার ইবাদত নিয়ে, একমাত্র একজনের একটা সত্তা মানা নিয়ে সমস্যা ছিল। তাহলে এরা এই জায়গাতে নিজের সারা জীবন ব্যয় করার কারণে কি করছে? কোনো সিদ্ধান্তে আসতে পৌঁছে নাই। তারা বলছে আল্লাহ তাআলা জাওহার না, আল্লাহ তাআলা জিসিম না, আল্লাহ তাআলার কোনো দিক নাই, আল্লাহ তাআলার কোনো স্থান নেই। এভাবে বলতে বলতে সারা জীবন ব্যয় করেছে, ওদের বইটিতে পাবেন যে পুরো জায়গাটা এটা। এই জন্য আপনি দেখবেন অনেক নাসাফিয়া পড়েন, প্রথম থেকে আপনি এটা পাবেন, যদিও নাসাফিয়া ওদের না, মাতুরিয়াদের। তিন নম্বর হচ্ছে, আমি তাড়াতাড়ি করছি যেহেতু আমাকে ইঙ্গিত দেওয়া হয়েছে, আশায়রা, আশায়রাদের আরেকটি ভুল হচ্ছে তাওহীদের ব্যাপারে। এই ভুলটা মারাত্মক ভুল। আশায়রাদের কথা হচ্ছে তাওহীদ হচ্ছে হুয়া ওয়াহেদুন ফি যাতিহি লা কাসিম লাহু, তিনি একক সত্তা, তার কোনো ভাগ নাই। দ্বিতীয় হচ্ছে তিনি একক সত্তার গুণে, তার কোনো মত কিছু নাই, অর্থাৎ গুণ অস্বীকার করার জন্য মত নাই বলছে। তার আফাল, তার কর্মকাণ্ড, তার সৃষ্টির মধ্যে কোনো শরীক নাই। আচ্ছা, আল্লাহর ইবাদত করতে হবে, এটা কি বলছে কোথাও? বুঝছেন কিনা? তাওহীদুর রুবুবিয়া সাব্যস্ত করছে, তাওহীদুল উলুহিয়ার নামগন্ধ তাদের তাওহীদের ভিতরে নাই। এই জন্য কোনো সংজ্ঞার ভিতরে তারা তাওহীদুল উলুহিয়া উল্লেখ করে না। অথচ তাওহীদুল উলুহিয়া হচ্ছে প্রাণ, তাওহীদুল হচ্ছে সমস্ত নবী রাসূলদের দাওয়াত। রসুলরা কাছে কি বলতেন? মালাকুম মিন ইলাহিন গাইরু, কেউ বলতো না মালাকুম মিন রব্বিন গাইরু বলতো না। রুবুবিয়া নিয়ে তাদের বাড়াবাড়ি ছিল না, কারণ তারা বুঝতো রুবুবিয়া সবাই মানে, মানতই রুবুবিয়া, রব মানত, একজনকে রব মানে, কিন্তু আল্লাহর নামগুলিকে অস্বীকার করতে কেউ কেউ তার ইবাদত করতো না এরকম। তাহলে বোঝা গেল যে সমস্যা যেখানে ছিল সেখানে তারা আসে নাই। তাওহীদ তারা বুঝছে যেটা, সেটা কি? রুবুবিয়া স্বীকৃতি দেয়া। এই জন্য তাদের মধ্যে কেউ কেউ ইলাহার অর্থ করতো আল খালেক, কেউ অর্থ করতো খালেক না, আল কাদ আল ইখতিরা, যে যিনি সৃষ্টি করতে সক্ষম। ইলা অর্থ সৃষ্টি করতে সক্ষম নয়, ইলা অর্থ হচ্ছে মাবুদ, এবং সারা দুনিয়া এটা বুঝে। তাহলে এই জায়গাতে আপনার আকিদা পড়ে দেখেন, বিশ্বাসের ওদের বইতে আপনি কখনো উলুহিয়ার কোনো কিছু পাবেন না। এই জন্য তাদের মধ্যে অনেকেই সিফাতগুলো অস্বীকার করে, কেউ কেউ অপব্যাখ্যা করে, কেউ কেউ এগুলিকে ভিন্ন অর্থ দেয়, কেউ কেউ বলে তাফুইদ করে যে আল্লাহ জানে, আমরা কিছু জানি না। আর এই জন্য তাদের আরেকটা ভুল হচ্ছে, তারা বলে যে প্রথম একজন মানুষের প্রথম কর্তব্য হচ্ছে সন্দেহ করা। আমাদের প্রথম কর্তব্য কি? কি বিচার করা? লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাম যখন পাঠাইছে মুয়াজ ইবনে জাবালকে কি বলছে? আউয়ালুমা তাদউ ইলাইহি শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ। বলে নাই যে তুমি প্রথম যাই বলে এই সবাই সন্দেহ করো, এবার সন্দেহ তো ইয়াকিনের দিকে আসবে, আউযু বিল্লাহ। কেউ কেউ বই লিখছে এখন ওদের মধ্যে মিনাল শাক্কি ইলাল ইয়াকিন, যে সন্দেহ থেকে কি নিয়ে আসছি আমি এই জাতীয় বই, ইয়াকিনিয়াতুল কুবরা, এই জাতীয় যারা লিখছে সবগুলি হচ্ছে বিভ্রান্ত, এগুলো সহি আকিদার বিপরীত জিনিস। ইসলাম বলে প্রথম বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, চিন্তা করে রাসূল কাউকে বলে নাই জীবনে কোনদিন তুমি একটা সন্দেহ করো অথবা তুমি চিন্তা করো, এটা বলে না। সব কি বলছে কি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সোজা কথা বলো, কারণ তুমি আল্লাহকে মানো, তুমি তোমার সৃষ্টি প্রমাণ করছো যে তোমার কাছে স্রষ্টা আছে। সুতরাং এটা নিয়ে টেনশন করে না, মা বাড়ি বাবা বাড়ি করে নাই। সাইন নম্বর ইমান আশার জন্য করে ইমানে ইমানের ইমানের দিক থেকে আশায়রা মুরজিয়া। কেন মুরজিয়া জানেন? আশায়রারা মনে করে একজন মানুষ অন্তরে যদি ইমান থাকে যথেষ্ট, অন্তরে ইমান আছে যথেষ্ট। তাদের মধ্যে কেউ কেউ বলে মুখে মুখে যদি কোনো শাহাদাতায় উচ্চারণ করে ভালো উত্তম, আর আমলের দিকটা তাদের কাছে কোনো দরকার নেই। এই জন্য এই গোষ্ঠী এখন আমল পৃথিবীর লোকেরা আমল ছেড়ে দিছে, কোনো আমল করে না। কেন? তাদের ইমানদার, আল্লাহর বিধান বাস্তবায়নে কোনো দরকার নাই, ইমানদার, বড় ইমানদার হয়ে গেছে একজন, মুরজিয়া হয়ে গেছে এখন বেশিরভাগ মানুষ মুরজিয়া। কেন? তারা তো আশায়রা অথবা মাতুরিদি আপনি দেখতে পাচ্ছেন, এই জন্য তারা ইরজাকে প্রাধান্য দিচ্ছে, আমল লাগে না, ইমানের জন্য আমল লাগে না তাদের কাছে, এটা তারা বিশ্বাস করতেছে। এমনকি কেউ কেউ তাদের কাছে কুফরি করলে ইমান থেকে বের হয় না, কেউ কেউ এটা আমি উল্লেখ করছি এই জন্য কারণ তাদের মধ্যে একটা গোষ্ঠী মনে করে যে কুফুরি যে আমলি কুফুরি হয়, আমলি কুফুরি বুঝছেন, একটা হলো আয়াত কাদি কুফুরি, বিশ্বাস কুফুরি, একটা হচ্ছে সিজদে দিছে কবরে, যেন চোখে দেখছে সিজদে দিছে কবরে, না কাফের হয় নাই, কাফের কোনো বাকি আছে, কাফেরও আর সিজদে দিছে, আমল করতেছে কুফুরি আমল করতেছে, কুফুর কাফের হয় নাই, বলছে না কয় কি না কাফের হয় না, এই সমস্ত কারণে কাফের হয় না, অথচ আমলি কুফুরি হচ্ছে, তার স্পষ্ট কাফের হয়ে গেছে। এদের মধ্যে এটা দেখতে পাচ্ছেন আপনি, দেখবেন শত কুফুরি করলেও কেউ যেন কিছু হয় নাই, কারণ এটা কারণ হচ্ছে তারা তো আশারি মতবাদে বিশ্বাসী, তাদের নিকট আমল ইমানের অংশ নয়, ইমান তাদের আমল আমল ইমানের পরিপূরক শর্ত শর্ত হিসেবে উল্লেখ করে, কিন্তু সে শর্ত বাধ্যতামূলক শর্ত না। আরেক গোষ্ঠী আছে তাদের মধ্যে, তারা মনে করে ইসতিসনা বিল ইমান, ইমানের মধ্যে ইনশাআল্লাহ বলাটা তারা এটাকে নাজায়েজ মনে করে, হারাম মনে করে, অথচ ইমানের মধ্যে ইনশাআল্লাহ সলবে সালিন বলেছেন, এটা সন্দেহের জন্য নয়, এটা কি জন্য? ইমানের সমস্ত রোকন আমরা বাস্তবায়ন করতে পারিনি, সেই জন্য ইমানের সমস্ত অবস্থা আমরা বাস্তবায়ন করতে পারিনি, আল্লাহর কাছে আমরা কি আমরা জানি না, আল্লাহর কাছে এই জন্য এটা এই এইটা এইটা তাজকিয়াতুন নফস যেন না হয় এবং ইমানের কাজ আসলে করতে পারিনি এই জন্য ইনশাআল্লাহ আমরা বলি, এটা অর্থ এই নয় যে এবং সন্দেহের জন্য না। অথচ তারা বলে কোনোভাবে ইনশাআল্লাহ বলা যাবে না, হচ্ছে আল্লাহ বলছে, রাসূল সাহাবা একরাম বলছে, বহু আল্লাহ বলছে কি ওইনে ইনশাআল্লাহ বিকুম রাহিম, শিখাই দিয়েছেন আমাদেরকে রাসূল আসলাম বলে দিয়েছেন না যে কোরআনে কারিমের সূরা ৫ এর মধ্যে আছে কি হ্যাঁ লাতাত খুলনার মসজিদে হারাম ইনশাআল্লাহ আমিনিন, দেখি এটাকে সন্দেহের জন্য নাকি না, সন্দেহের জন্য ইমান ইমান ইনশাআল্লাহ ব্যবহার করা জায়েজ, কোনো সমস্যা নেই, কিন্তু ওরা বল জায়েজ নেই। আশায়রা তাকফিরের ক্ষেত্রে দেখবেন বলছিল যেটা, কখনো কখনো একবারে গুণা সবগুলি করলেও কাফের না, কখনো কখনো ইমান ওদের বিপরীতগুলো সবগুলি কাফের বানিয়ে ফেলবে, ওদের বিপরীত দাঁড়ান না কব অমুক কাফের, অমুক মুজাস্সেমা, একটু আগে শুনছেন না আশায় বলছে অমুক মুজাস্সেমা, অমুক এটা বলে কাফের বানিয়ে দিচ্ছে, এই পিছনে নামাজে হবে না বলে, অথচ এই জায়গাতে তারা কিন্তু কাফের বানাচ্ছে সিদ্ধহস্ত বিরোধীদেরকে, কিন্তু যেখানে আল্লাহর যেখানে বিধান লঙ্ঘিত হচ্ছে ইমান বিরোধী হচ্ছে সেখানে কোনোদিন তারা কাফের কথা বলবে না। আর তোদের সামনে অনেকেই আজকাল নাচ গান করে বেড়াচ্ছে, দুনিয়ার সমস্ত গুণা করে বেড়াচ্ছে, শরিয়া বিরোধী কাজ করে বেড়াচ্ছে, ওরা বলবে না এটা কিছু হয় না, চোখ বন্ধ করে রয়ে গেছে, শুধু আপনার বিরুদ্ধে আপনার মসজিদ আপনার আপনার আপনার সমস্ত ইয়া বন্ধ করার জন্য, প্রতিষ্ঠান বন্ধ করবে, আপনার মাহফিল বন্ধ করবে, আপনার আলোচনা বন্ধ করবে, আপনার ওয়াজ বন্ধ করে দিবে, এটার জন্য আপনি একবার কাফের হচ্ছে নিকৃষ্ট হয়ে গেছেন। কাফির কোথায় দেখছেন তো, কারণ ইমান ঠিক জায়গা ঠিক নেই, কোথায় কি বলতে হবে? কোরআনে করিম ওদের নিকট কি? কোরআনে করিম ওদের নিকট আল্লাহর কালাম নয় বাস্তবে। কেন? আল্লাহর কালাম তো হচ্ছে কালামুন নফসি, আল্লাহর কালাম তার নফসের ভিতরে আছে। আচ্ছা নফসের কথাটা কেমনে বাইরে আসলো আমাকে বলেন তো, এদের মধ্যে আবার মতভেদ হয়ে গেছে, কয় যে তিনি জিব্রিলকে শিখাই দিচ্ছেন, বলো তো জিব্রিল বলছে, এখন যে কথাটা কার হয়, জিব্রিল হয়ে যায় না, অথচ আলোচনা যেমন আকিদ চাল কোরআন ও গায়ের মখলুক, কোরআন কালামুল্লাহ মিনহু বাদা ওইলাই ইয়াউদ, তার থেকে আসছে তার কাছে ফিরে যাবে এবং কোরআন শোনা যায়, আল্লাহ বলছে যে ইয়াসমাউ কালাম আল্লাহ হাত্তা ইয়াসমাউ কালাম আল্লাহ, আল্লাহর কালাম শোনা যাবে, শুনছে এবং আল্লাহর কালাম শোনার পরে হাদিসে আসে যে ফেরেশতারা বেহোশ হয়ে পড়ে যায় যখন আল্লাহ তাআলা কোনো নির্দেশ দেন, এরা বলে যে আল্লাহর কথা শোনা যায় না, আল্লাহ কথা বললে কি লাগবে, জিহ্বা লাগবে, তারপরে হ্যাঁ যে ছোট জিহ্বা লাগবে, দাঁত লাগবে, এই সমস্ত কথা বলে আল্লাহ কথা বলে না, তাহলে আল্লাহ কালাম ছিল আমার সাব্যস্ত করেছেন, কালাম সাব্যস্ত করেছে, কালামের নফসি মনে মনে আছে, আমারও ছিল সেটা মনে, কেমনে বেটা ফেলেছে সেটা জানতে জিজ্ঞাসা করা দরকার, যে মনে মনে জিনিসটা আপনার বের করলো কি করে, কে আনলো আপনার এটা, এটা হচ্ছে মাশায়েখদের আরেক ভুল। আল্লাহর কোরআন সম্পর্কে আসলে ধীরে ধীরে তারা ঠিক মুতাযিলাদের মতে চলে গেছে, এটা হচ্ছে মাখলুকে বলে। কারণ ঘুরে ফিরে মাখলুক বলে, প্রথমে বলে যে কালাম নফসি, পরে যখন বলে কালাম নফসি কিভাবে আসছে তখন ধীরে ধীরে একসময় বলতে থাকে যে মাখলুক। তো হরফ নাই সৌত নাই, করো না আল্লাহর কলামের কোনো হরফ নাই সৌত নাই। যে ব্যক্তি বলবে হরফ আছে সৌত আছে কাফের, নাউজুবিল্লাহ, এখানে কাফের বানায় ফেলতেছে। অথচ এখানে এটা হলো আল্লাহ তাআলার, আল্লাহ তাআলার কালামের হরফ আছে। না আপনি শুনে আপনি পড়ে পড়ে ফুঁদেন, কি পড়ে ফুঁদেন আল্লাহর কালাম না? সবচেয়ে উত্তম কালেমা কি কোরআনে কারিম, এটা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশ্রয় দিয়েছে, ফু দিয়েছে, সবকিছু করছে, যা ভুক দিয়েছে। কেন ওই কালাম দিয়ে ফুঁদে যায় আল্লাহর সিফা? এটা আর সিফা মাখলুক নয়, সিফা মাখলুক হয় না, খালেক সিফা হচ্ছে আফাল, সিফা হচ্ছে আল্লাহর গুণ আর মাখলুক হচ্ছে আফাল। আমরা হচ্ছি আফাল আল্লাহর, আমরা হচ্ছি মাখলুক। সিফা আল্লাহর জিনিস, আল্লাহর জিনিসকে তারা মাখলুক বানাই ফেলছে, নাউজুবিল্লাহ। আচ্ছা, এদের মধ্যে কেউ কেউ বলে একটাই কথা, আল্লাহর কথা একটাই, যদি ইব্রানি ভাষায় বলে তখন হয় তাওরাত, তাওরাত যখন সুরিয়ান ভাষায় বলে তখন ইঞ্জিল, যখন আরবি ভাষায় বলে তখন হয় কোরআন, নাউজুবিল্লাহ। এই জাতীয় কথাগুলি কখন বলা? যখন আল্লাহর কোরআন, আল্লাহর কালামকে অস্বীকার করা হয়, মূলত অস্বীকার করা হচ্ছে। আচ্ছা, তাকদীরের মশলা আসেন, আমি সংক্ষেপ করছি, সময় কমে যাচ্ছে ইনশাল্লাহ। তাকদীরের মশলায় ভুল তাদের, কি ভুল জানেন? প্রথমে বলবে যে তাকদীর আমরা স্বীকার করি, যে চারটি স্তরে স্বীকার করতে, চারটি স্তরে তাকদীর আমরা জানি কি, আল্লাহ তাআলা চারটি স্তরে তাকদীর, যে ব্যক্তিরে বিশ্বাস করবে তার ঈমান থাকবে না। একজন হচ্ছে আল্লাহ তাআলা সব জানেন, দ্বিতীয় সব লিখে রেখেছেন, তৃতীয় হচ্ছে আল্লাহ তাআলা হওয়া চান, তৃতীয় হচ্ছে চতুর্থ হচ্ছে এটা হয়, এটা স্বীকার করতে হবে। যে কোনো জিনিস পৃথিবীতে তিনি জানেন, লিখছেন, হওয়া চায়, হয়, সৃষ্টি হয়। হচ্ছে এই জায়গাতে এসে এরা কী করছে, তাকদীরের মশলাতে এসে তিনটা মানে কন্ডা, আল্লাহ তাআলা জানেন, লেকশন ঠিক আছে, হওয়া চান এটা মানে হয়, এটাও মানে, কিন্তু হওয়া চান মধ্যে একটা সমস্যা হয়েছে, কয় জি আল্লাহই হয় আসলে, আমরা শুধু দৌড়ে থাকি। ওদের একজন উদাহরণ দিছে, হ্যাঁ লেকশন, কয় যে গাড়ির যেমন স্টিয়ারিং দৌড়ে থাকি, আসলে আমি তো চালাই না, কে তো তিনি সময় মতো চালাইয়া দেন, মানে চালায় না, আমারও স্টিয়ারিং বসাইছে তিনি। ওরা বলে এটাকে বলা হয় আল জাবরুল মায়ানবী, অদৃশ্য জগৎ, যে দেখতে পাই না আমি, আমাকে সেভাবে চালাচ্ছে, আমার কিছুতে কিছু হয় না, সব কিছু তার পক্ষ থেকে হয়। এগুলো বলে গল্প, গল্প কবিতা বলতেছে, আপনি শুনবেন বহুত, এই পুরোটাই তারা বিশ্বাস করে, জাবরে মায়ানবী বিশ্বাস করে, অর্থাৎ অদৃশ্য একটা মজবুর, আমার কিছু আসলে করার ছিল না, এটা ঘুরে ফিরে ওই কথা চলে যায়, যেমনে নাসাও তেমনে নাসি ফুতুরের কি দোষ, নাউজুবিল্লাহ। এই জন্য কবি বলতেছেন, ওমা ইউকালু ওয়ালা হাকীকাতা তাহতাহু মাকুলাতুন তাদনু ইলা আফহামি আলকাসবু ইনদাল আশআরি ওয়াল হালু ইনদাল বাহশামি ওয়া তুফরাতিন নিজামি। কাসব আশারি, আশারি বলে ধরুন আপনি ওই দিক থেকে রওনা হয়েছেন, আমি ওই থেকে রওনা হয়েছি, মাঝখানে এসে গায়ে গায়ে লেগে গেছে, বস এটাই, আসলে আমার কোনো উদ্দেশ্য নেই আপনার সাথে লাগার। উনি বুঝতে চাচ্ছে এটা আমরা যে দুনিয়াতে কাজ করি, আমাদের কোনো কোনো কর্মই কাজ ঠিক মতো হয় না, আল্লাহ যেটা চাই এটা যেহেতু হয়, আমাদের এটার কোনো মূল্যহীন মূল্যহীন হাঁটাহাঁটি, মূল্যহীন হাঁটাহাঁটি হলে মানুষ এটা সত্য নয় কথাটা। আমি ধরো কথা করতে আসতাম না, মূল্যহীন কেন, আমি ইচ্ছা করতে আসছি কথা বলতে, তাহলে যে ব্যক্তি বলতেছে এই কথা সেই কোরআন হাদিসের বিরোধী কথাবার্তা বলছে, এটাই হচ্ছে আসলে তারা জাবরিয়া, সত্যিকার অর্থে তারা যাবি। এই জন্য আমাদের শেখ মোহাম্মদ সালেহ, মোহাম্মদ সালেহ, সালেহ আলু শেখ, সালেহ সালেহ আব্দুল্লাহ আলু শেখ, যিনি সৌদি আরবের ইয়া ছিলেন, ইয়া কি ধর্মমন্ত্রী ছিলেন কিছুদিন আগে, এবং আরও সর্বোচ্চ পর্যায়ে আছেন এখন, তিনি বলেন যে এটার নামে হচ্ছে জাবরুল মায়ানবী, এটা আর এটার মধ্যে আর জাবরিয়াদের কথার মধ্যে আসলে কোনো পার্থক্য নাই, এটা শুধু একটা কথা দিয়ে শুধু আমাদেরকে পেঁচিয়ে রাখা হয়। মূলত আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলাই, আল্লাহ তাআলা ইচ্ছা করেন আমরাও ইচ্ছা করি, দুইটা ইচ্ছাকে স্বীকার করতেই হবে। আল্লাহ তাআলা বলছে ওমা তাশাউনা ইল্লা ইনশাআল্লাহ, তোমরাও চাও আল্লাহও চায়, সুতরাং এটা বলার কোনো, ওমা রামাই তেজ রামাই, আপনি যখন নিক্ষেপ করেছেন সেটা আপনিও নিক্ষেপ করেছেন, আমিও সেটা কিন্তু একমাত্র পৌঁছে দিয়েছি, তাহলে রসুল নিক্ষেপ করেছেন, আমরা দুইটাই স্বীকার করি, ওটা একটা স্বীকার করে যে রসুলই করছে, আমরা আল্লাহই করছে, আমরা কেউ করি না, নাউজুবিল্লাহ। আচ্ছা, এরপরে আসে, আমি শেষ করে যাচ্ছি, সবব, তারা বলে যে কোনো কিছুর কারণ আসলে কারণ কোনো কিছু নাই, কারণ বলতে কোনো কিছু নাই, বলে যে বা স্বাভাবিক কোরআনে যা আসছে সব বাতিল, বরং যেমন ধরেন আপনি কাঁচ ভেঙে ফেললেন না, কাঁচটা ভেঙে ফেলবেন, বলে যে কাঁচ আমি ভাঙি নাই, কাঁচটা ভেঙে গেছে, কাঁচটা সময় মতো ভেঙে গেছে, বাহ্যিক দৃষ্টিতে আমি ভাঙতেছি আসলে আমি ভাঙি নাই, কাঁচটা সময় মতো ভেঙে গেছে, এরা স্বভাবকে অস্বীকার করে, এটা হচ্ছে আকল, আকলের দোষ, কিন্তু এটা কিন্তু কোনো ইমানদার বুঝবে না, সব মানুষ বুঝবে এটা যে আমার কাজ হচ্ছে। আর একটা হচ্ছে হেকমা, আল্লাহর করণের মধ্যে হেকমতকে তারা অস্বীকার করে, তারা বলে যে আল্লাহর করণের মধ্যে কোনো হেকমত নেই, হেকমত থাকতে পারবে না, এটা আশারে, এটা মাতুরিদের, মাতুরিদের হেকমত স্বীকার করে, আশারা বলে যে এরকম পার্থক্য হচ্ছে এখানে আশায়রা বলে যে হেকমত নাই, আর মাতুরিদিয়া বলে হেকমত আছে, এটা স্বীকার করে তারা, তারা বলে ফেরুল হাকিম আল আয়াকুল আল হেকমা, এটা বলে, কিন্তু আশায়রা হেকমত অস্বীকার করে, হেকমত কোনো কিছু জায়েজ নাই। আচ্ছা, দেখা আল্লাহকে দেখার বিষয়টি না, দশম দশ আল্লাহকে দেখার বিষয়টি, তারা বলে যে আল্লাহকে দেখা যাবে আখেরাতে, স্বীকার করে। তখন জিজ্ঞাসা করা হচ্ছে আল্লাহকে দেখা যাবে কীরকম, তো বলে যে কোনো দিকে দেখা যাবে, কোনো দিকে দেখা যাবে না। শেষ পর্যন্ত এসে সুন্দর করে রাজি বলে দিছে, কেউ এটা তো বুঝে নাই কিছু, রাজি বলছে ঘটনা হচ্ছে আল্লাহকে দেখার অর্থ হচ্ছে আমাদের জ্ঞানের মধ্যে বৃদ্ধি পাওয়া, এটা আল্লাহ দেখা নাকি এটা। অথচ হাদিসে বলতেছে যে আমি তাদেরকে দেখবো, তা চাঁদের বলছে না, চাঁদের মতো চাঁদশো দেখতে তোমাদের কষ্ট হয়, তারও বলছে যে আমার দিকে তাকিয়ে থাকবে তারা, হাদিসে আছে তার দিকে রসুল আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, এবং এটা সবচেয়ে বড় ন্যায়মত হবে। এটা তো না বুঝে এখন বলছে এনকেশাফুল আলমি, সরাসরি রাজি শব্দ ব্যবহার করছে, আর এটাই রাজ ইয়ারা বিশ্বাস করে এটা, এবং আশারি মাদের দুভয় দলে এটা বিশ্বাস করে থাকে, এবং এরা এই জন্য কেউ বলছে আমি মারফের কোনো এক জায়গায় পেয়েছি, নাম বলে বললাম আল্লাহ মাফ করুক, তো ওখানে এক জায়গায় পেয়েছি এরকম বলা হয়েছে যে দেখা অর্থ হচ্ছে অনুভব করা, অনুভব মানে সারা শরীর অনুভব অনুভব হয়ে যাবে, এই জাতীয় কথা বলা অর্থ হচ্ছে রুইয়াতুল্লাহকে অস্বীকার করা, আল্লাহকে আখেরাত দেখা অস্বীকার করা, এটা আমাদের আকীদার একটা অংশ। নবুয়াত, নবুয়াতকে বলা যে শুধুমাত্র আল্লাহর ইচ্ছা, শুধু আল্লাহর ইচ্ছা, এখানে মানুষের কোনো হ্যাকমত নাই, মানে মানুষের কোনো হ্যাকমত নাই, হ্যাকমত নাই, এবং আল্লাহর ইচ্ছা অনুসারে দিবে ইচ্ছা দিবে না, হ্যাকমতের কোনো উদ্দেশ্য নাই। এটা হলো ইয়াদের আশায়দের কথা, মাতুরিদিয়া বলে যে না আল্লাহর এখানে হ্যাকমত আছে, এটা অস্বীকার করে, এটাকে হ্যাকমতকে অস্বীকার করে না, এই জন্য এটাকে বলে যে আল্লাহ হ্যাকমত আছে, কিন্তু ওরা নবুয়তকে যারা আশা তারা বলে যে আল্লাহর ইচ্ছা অনুসারে চলে, ইচ্ছে হলে তিনি নবী পাঠাবেন, ইচ্ছে পাঠাবেন না, এটা হচ্ছে ধরা বলার কিছু নাই, না তিনি নবী পাঠাবেন, হ্যাকমত আছে, এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত আকীদা। দুই নম্বর হচ্ছে তারা বলে যে দালাল নবুয়ত যত আছে, নবুয়তের প্রমাণ শুধু মুজিজা দ্বারা বলে, এই জন্য তারা লেখে মুজিজা, আহলে সুন্নাহ ওয়াল জামাত কখনো মুজিজা লেখে না, তারা দালায়েল লেখে, নবীর প্রমাণ, নবী যে নবুয়তের প্রমাণ, আমরা বলি যে দালায়েল, আমরা বলি যে আয়াত, আমরা বলে এইগুলি বলি, কিন্তু দেখবেন যারা যারা আকিদা আশারি দেখে তারা কখনো আয়াত আর দালাইল লেখে না, এই জন্য আমাদের কিতাব সময় দালাইল নবুয়া বই লেখা, ওদের কিতাবে লেখবে মুজিজা, মুজিজা তো অপারক করে দেয়, আমরা বলি অপারক করে দেয় তো একজনের সাথে সম্পৃক্ত, এখানে তো আমার সারা জীবনের অনেক কিছুর সাথে সম্পৃক্ত, অনেক কিছু দেখাইছেন যা অপারকের জন্য করেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন পানি বের করেছেন, বলেন না যে আমার প্রতি কেউ পানি বের করে বলেন নাই, বরং কী করেছেন তিনি ইমান আনার জন্য, ইমান মজবুত করার জন্য তিনি অনেক নিদর্শন দেখাইছেন, এই জন্য আয়াত বলি আমরা, দালায়েল বলি, কিন্তু আমরা কখনো মুজিজা বলি না। তাফসীর আর তাকবি অস্বীকার করে যে কোনো ভালো মন্দ হইতে পারে, এটা বিবেককে বিবেককে অস্বীকার করে, অথচ আলোচনা জমাতে হচ্ছে ভালো মন্দ বিবেক ধারণ করতে পারে, কিন্তু এটা কি সর্বশেষ কথা নয়, অনুরূপভাবে এটা কিন্তু আবার মাতুরিদিয়ার সাথে বিরুদ্ধে করে, না না ভালো মন্দ স্বীকার করতে পারে, আলোচনা জমাতে একমত হয়েছে এখানে এসে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা করে, তাউইল করে, অপব্যাখ্যা করে, যে কোনো জিনিসের তাউইল এতভাবে উঠে খুলে দিবে যে আপনি এটাকে আর কোনদিন আটকাইতে পারবেন না। পনেরো নম্বর যেটা আমি কমায় তাড়াতাড়ি বলতেছি, এই জন্য যে দুর্বল হাদিস এবং মধু হাদিস হলে তাদের একবার মন ভরে যায়, অথচ তারা সহি হাদিসের ব্যাপারে আগে অস্বীকার করে বলছে, নিবে না নিবে না নিবে বলছে, তাদের আকলের সাথে যদি কোনো একমত হয় তখন তারা বানোয়াট হাদিস নিতে কোনো সমস্যা হয় না তাদের কাছে, এবং মধু হাদিস তারা উল্লেখ করে তাদের বইতে, এই জন্য এগুলি মাঝে পাবেন, অথচ সহি হাদিস দিলে কেউ বলছে এটা তো আকল বিরোধী হয়েছে, এটা নিবে না। সুতরাং আপনি বুঝতে পারছেন আরেকটা জিনিসে, কয়েকটা জিনিসে আবার আমাদের সাথে একমত হয়েছে আসার, এটা বলি সেটার উপর সবগুলো যে বিরোধী না। এক নম্বর হচ্ছে কবিরার উপর হুকুম দেওয়ার ব্যাপারে, যে কবিরার কবিরা গুণাগার, তিনি যে কাফের না এটা তারা স্বীকার করে। দ্বিতীয় হচ্ছে তারা আখরাত মৃত্যুর পরবর্তী জীবনের প্রত্যেকটা কাজে আমাদের সাথে একমত হয়, এবার দুইটা করে না। আরেকটা হচ্ছে খেলাফত এবং ইমামতের মাসালাতে আমাদের সাথে একমত, খলিফাদের ব্যাপারে আমাদের সাথে তারা একমত, আমাদের সাথে আরেকটি হচ্ছে সাহাবাদের মাসালাতে তারা আমাদের সাথে একমত, সাহাবাদের সম্মানের ক্ষেত্রে। আর আরেকটি ব্যাপারে আমরা তাদের সাথে, তারা আমাদের সাথে একমত, সেটা হচ্ছে যে ফালসাফা এবং কারামাত এবং বাতনিয়াদের বিরুদ্ধে রদ করার ক্ষেত্রে তারা আলোচনাদের পক্ষে থাকে। পাঁচটি জিনিসে একমত, পনেরোটা জিনিসে আমাদের বিরোধী, তাহলে আলোচনা জমাতের একমত হলো, ওরা একমত হলো। সংক্ষেপে আমি মাতুরিদিয়াদের ব্যাপারে একটু বলতেই হচ্ছে, সময় যদিও কম, তারপরে ইনশাআল্লাহ মাতুরিদিয়াকে এটা বেশি দরকার, এই জন্য আকিদাগুলি বিস্তারিত উল্লেখ করবো না, কারণ একই জিনিস আগে আলোচনা করে ফেলছি। কিন্তু মাতুরিদিয়াকে, মাতুরিদিয়া একটা ফেরকা কালামিয়া, কালাম শাস্ত্র একটা ফেরকা, এটা ফেরকা, এটা আহলে সুন্নাহ জামাতের অন্তর্ভুক্ত নয়, এটা ফেরকা মনে রাখবেন। এরা ইমাম আবু মনসুর মোহাম্মদ ইবনে মোহাম্মদ ইবনে মাহমুদ আল মাতুরিদির অনুসরণ করে, যিনি আকলি দলিল দিয়া উপরে উঠতে চেষ্টা করেছেন। তিনি মাতুরিদ একটি সমরকন্দের একটি জায়গার নাম মাতুরিদ, সেখানে তিনি বসবাস করতেন। তার জন্ম তারিখ বিশুদ্ধভাবে জানা যায় না, কত তারিখে জন্মগ্রহণ করেছেন, তার জীবনের লেখাপড়া কার কাছে করছেন বিশুদ্ধভাবে জানা যায় না, কিছু দুঃখজনক ঘটনা আর কি এগুলি। এবং তার জীবনী, তার জীবন তিনজন ওস্তাদের নাম জানা যায়, শুধু একজন হচ্ছে নাসির ইবনে ইয়াহিয়াল বালাকি, কেউ বলছে নাসির ইবনে ইয়াহিয়াল বালাকি, কেউ বলছে মুকাতিল ইবনে মুকাতিল রাজি, কেউ বলছে আহমদ ইবনে ইসহাক আল জাওজাজানি। এই তিনজন ছাড়া তার ওস্তাদের কোনো নাম জানে না কেউ। এটা তাহলে আমার চ্যালেঞ্জ করে দেখা দেবো, আমরা খুঁজে পাইনি। তার ছাত্রদের মধ্যে তিনজনের নাম বিখ্যাত, তিনজনের নাম জানা যায়। একটা ইসহাক ইবনে মুহাম্মদ ইবনে ইসমাইল সামারকান্দি, হাকিম সামারকান্দি বলা ওনাকে। দ্বিতীয় হচ্ছে আর রুস্তুকবানি, আলী ইবনে সাদ আর রুস্তুকবানি। আর তিন নম্বর হচ্ছে আব্দুল করিম মুসা আল বেজদবি। এরা হচ্ছে বিখ্যাত ব্যক্তিত্ব ওদের কাছে। তিনি ওদের কাছে বড় আলেম বলে বিবেচিত হয়েছে, কার কাছে শিখছে তা বলা যায়নি। আবুল হাসান আসারের সাথে অনেক কিছু মিলে গেলেও দুজনের সাথে কখনো সাক্ষাৎ হয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। দুজন সাক্ষাৎ হয় নাই। একজন আবুল হাসান আসারি যেমন তৃতীয় পর্যায়ে আছে, কিন্তু আবু মুনসুর মাতুরিদির তৃতীয় পর্যায়ে ছিল না। উনি সবসময় একাকিতে বিশ্বাসী ছিলেন, অর্থাৎ তার এলমুল কালামেই তিনি প্রসিদ্ধ ছিলেন। এটা হচ্ছে বিশুদ্ধতম মত। তার কিতাব, দুইটা কিতাব বিখ্যাত এখন আছে। একটি হচ্ছে তাওইলাত আহলে সুন্নাহ, এটা একটা তাফসির, এটা আমার একটা হচ্ছে তাফসিরুল মাতুরিদি। আর একটা কিতাব আছে তার তাওহীদ, তাওহীদ কিতাবটা নিয়ে সন্দেহ আছে, কেউ বলছে লা মুশির। আলাকুল্লি হাল, এই দুইটা কিতাব ছাড়া তার কোনো আর কোনো কিতাব পাওয়া যায় না। সবগুলি তারা অনেক কিতাবের নাম করে, কিন্তু সেগুলি আসলে কোনো অস্তিত্ব আসলেই নাই এবং ছিলও না আসলে। এটা হচ্ছে বাস্তব কথা। আশ্চর্য হবেন যে এই লোকটির জীবনী পূর্ববর্তী কেউ লেখে নাই, শুধু হানাফিরা তাদের কিছু কিছু কিতাবে লিখছে। আপনি ইমাম জাহাবির কাছে দেখবেন যে তার জীবনী লেখে নাই, অথচ এটা অনেক আগের মানুষটা উনি লেখে নাই। ইমাম বিদায় নেহার লেখক কি ইবনে কাসির, উনিও লেখে নাই। তারপরে ইবনে আসির কামেলও লেখে নাই। তার এ বোঝা গেল যে উনি যে সময়টা ছিলেন ওই সময়টায় পরে অনেক আলেম আসছে, কিন্তু কেউ তাদের জীবনী লেখে না। শুধুমাত্র হানাফিদের কিতাবের মধ্যেই, কিছু সব কিতাবে না, কিছু পরবর্তীদের কিতাবের মধ্যে তার জীবনী কিছু কিছু উল্লেখ আছে, পুরোপুরি না, সামান্যতম জীবন পাওয়া যায়। একটা মানুষ এতই যদি গুরুত্বপূর্ণ হইতো, হানাফিরাও তাদের নামটা লিখতো অন্তত, অন্যরাও তো লিখতো, কারণ অন্যদের ভুলগুলি তো তারা অনেকে লেখে, তাও তো লেখে নাই। ইমাম কখন মারা গেছেন? ইমাম আবু মনসুর মাতুরিদি মারা গেছেন 333 হিজরিতে, 333 সুদ্দুফের আবি সামারকান্দ। এই ইমামের ব্যাপারে আমরা সংক্ষেপে এটাই বলবো যে তিনটি মারহালা গেছে আকিদা মাতুরিদিয়ার, চারটি মারহালা। এক নম্বর হচ্ছে মারহালাতুত তাকউইন, শুরু হয়েছে 333 থেকে 500 পর্যন্ত, এটা শুরুর পর্যায়ে। এই সময় যে সমস্ত আলেম বিখ্যাত ছিলেন, যে তিনজনের নাম একটু আগে বলেছি তার ছাত্রদের মধ্যে বিখ্যাত ছিলেন, তারপর হলো আবুল ইউসুফ আল বাজদাবি তার বিখ্যাত ছাত্র ছিলেন, তারপর আবুল মাআলি একজন তার সাথ ছেলে ছিলেন, নাজমুদ্দিন আমরা তু নাসাফি 493 হিজরিতে সর্বপ্রথম যে কিতাবটা আকিদা নাসাফিয়া লিখছে সেই লোকটা তার দ্বিতীয় পর্যায়ের ছাত্র ছিলেন। দ্বিতীয় তার ছাত্র না, অর্থাৎ তার দ্বিতীয় পর্যায়ের মাতুরিদি দ্বিতীয় পর্যায়ে ছিল। মাতুরিদির তৃতীয় পর্যায় হয়েছে যখন আবুল মঈন নাসাফি এবং নাজমুদ্দিন ওমর নাসাফি এবং তাদের কিতাব লিখছে। চতুর্থ পর্যায়ে আসছে যেখানে এসে ইমাম কামাল ইবনুল হুমাম, নাম শুনেছেন, ইবনুল হুমাম নয় বিখ্যাত, তিনি লিখেছেন, তারপরে মোল্লা আলী কারি, এই দুইজন বিখ্যাত আলেম ছিলেন। পরবর্তী এখন এসে এটা মাদ্রাসা হয়ে গেছে, এখনও আলেম নাই, এখন মাদ্রাসা। এক নম্বর মাতুরিদির মাদ্রাসা হচ্ছে মাদ্রাসা দেওবন, দ্বিতীয় হচ্ছে মাদ্রাসাতুল বেরেলভী, তিন হচ্ছে মাদ্রাসাতুল কাউসারি যা তুরস্কে। এই তিনটি মাদ্রাসা এখন বিখ্যাত মাতুরিদির ব্যাপারে। চিন্তা করে দেখেন, চিন্তা করে একটি মাদ্রাসা শুরু হয়েছে 300 হিজরির পর, চতুর্থ শতাব্দীতে, এবং এখনও চলতেছে। এর আগে যারা ছিল হানাফি আলেমরা কি ছিল না? তারা যা তাদের মাজহাব অনুসারে এখন কেউ চলে না, তাদের মত অনুসারে আকিদাতে মত চলতেছে, তারা পরবর্তীদের মতে, এবং সেটা কোনো এমন কোনো উল্লেখযোগ্য কোনো কিছুই দিতে পারে না দিনের জন্য। অথচ এদের মতটা আমরা এখন বেশি প্রমোট করে চলেছি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা যেটা সংক্ষেপে বলতেছি, আমি শেষ করে দিচ্ছি, এটা হচ্ছে মাতুরিদিয়ারাও যে ওই আকিদে গ্রহণ করে, যে আকিদাটা যে ওই ওই জায়গা থেকে আকিদা গ্রহণ করেছে, ওইভাবে আকিদা গ্রহণ করে যেইভাবে আশারা আকিদা গ্রহণ করছে, বাস শুধু এই একটা তো বুঝেন। দ্বিতীয় হচ্ছে এরাও আল্লাহর অস্তিত্বের ব্যাপারে তারাও ওই আশায়রাদের মতোই অবস্থান নিয়েছে, অর্থাৎ তারা কোরআন সুন্নাহকে আল্লাহর অস্তিত্বের ব্যাপারে ব্যবহার করে নাই, বা যে আকিদা আলোচনা ব্যবহার করে তা ব্যবহার করে নাই। তিন নম্বর হচ্ছে তাওহীদের ব্যাপারে তারাও তাওহীদের দুটি তিনটি উল্লেখ মত, তাওহীদের ব্যাপারে তারা তাওহীদের রুবুবিয়াকে গুরুত্ব দিছে, তার উলুহিয়ার ব্যাপারে কোনো আলোচনা তারা কোনোদিন করে নাই। চতুর্থ হচ্ছে তারাও মনে করে আশায়রাদের মতোই যে প্রথম দায়িত্ব হচ্ছে একজন মুকাল্লাফের উপরে, ব্যক্তির উপরে প্রথমে চিন্তা করা, সন্দেহ করা, অথবা সন্দেহের জন্য চেষ্টা করা, এগুলি তাদের দায়িত্ব। অথচ আল্লাহ এবং তার রাসূল এটা বলেন, আল্লাহ বলছেন যে কুল লা ইলাহা বলার জন্য বলছেন, এবং সাহাবায়ে কেরাম রাসূল সাহাবাকে এই কাজে পাঠাইছে লা ইলাহা বলার জন্যই, এবং সমস্ত নবী রাসূলগণ যখনই আসছেন তখনই বলছেন যে আনিবুদুল্লাহ মা আলাইকুম মিন ইলাহিন গায়রুহু, কেউ বলে না যে তুমি সন্দেহ করো বা চিন্তা করো, এটা বলে নাই। তাহলে এই জায়গাতেও তাদের ভুলটা রয়ে গেছে। অনুরূপভাবে মাতুরিদিয়ার সিফাতের ক্ষেত্রে এটা আলোচনা করাই হয় নাই লম্বা দিনই বলে, সিফাতের ক্ষেত্রে উনি আলোচনা শুরু করেছিলেন, আপনি খেয়াল করেছেন, সাতটি সিফাতের সাথে একটি সিফাত যোগ করে, এটা হল তাকউইন, ছয়টা বলছিলাম না, সাতটা বলছিলাম, আরেকটা সিফাতযোগ্য তাকউইন। তাকউইন আসলে কিছুই না, তাকউইন হচ্ছে খাল আল্লাহ নির্দেশ দিয়ে হও কুন, এটাকে বলে তাকউইন সিফাত বানাচ্ছে এটাকে তারা, যে হও এই নির্দেশটাকে তারা এটার ভিতরে সব ঢুকাই দেয়। এটার ভিতরে সব ঢুকাই দিলে বলে না আল্লাহ শত শত সিফাতকে, হাজার হাজার সিফাতকে অস্বীকার করেছে, এটা কিভাবে হতে পারে? এটা কি ইমানদার কোনো মানতে পারে? ইমানের ক্ষেত্রে তারা আমলকে ইমান থেকে বের করে দিয়েছে মাতুরি দিয়ারা। অনুরূপভাবে ইমান বাড়ে না কমে না, ইমানের মধ্যে ইমানের মধ্যে ইস্তেসনা করা অর্থাৎ ইনশাআল্লাহ বলা হারাম মনে করে তারা, এবং ইমান ইসলাম এক মনে করে তারা। তাকদীরের ক্ষেত্রে তারা আশায়াদের মতই, যদিও আশ্চর্য জিনিস হচ্ছে পূর্ববর্তী মাতুরি দিয়ারা আহলে সুন্নাহ জামাতের সাথে ছিলেন এই মাসালাতে। একটা মাসালা আমি দেখছি পূর্ববর্তী আশায়ারা মাতুরি দিয়ারা এই মাসালাতে আহলে সুন্নাহ জামাতের মত সাথেই ছিলেন, অর্থাৎ তারা মনে করতো যে আল্লাহর ইচ্ছা আছে বন্দার ইচ্ছা আছে এবং দুইটাই কাজ কার্যকর। হ্যাঁ, তবে আল্লাহ বন্দার ইচ্ছা একেবারে অকার্যকর নয়। কিন্তু পরবর্তীতে এসে আমি দেখলাম কিছুদিন আগে, যারা বিশেষ করে যারা পাকিস্তানে আছে বিভিন্ন মাদ্রাসা আপনি জানেন, ওনারা বই লিখছে যে বইতে স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে তারা এখন আশায়াদের আকীদা গ্রহণ করছে, অর্থাৎ জাবরে মহানবী গ্রহণ করে নিয়েছে। এটা কখনো আলোচনার আকীদা ছিল না, এটা এখানে এসে বিভ্রান্তি হয়েছে, এমনকি মাতুরিদির আকীদাও বিভ্রান্তির দিকে চলে গেছে। মাতুরিদির আকীদাও এখানে ভালো ছিল, এটা পরবর্তী বিভ্রান্তির দিকে চলে গেছে। আট নম্বর জিনিস দেখতে পাচ্ছি, তারা মনে করে যে আল্লাহকে জানতে হবে কোরআন সুন্নাহ না আসলেও, এটা কিন্তু মাতুরিদি আশারি বলে নাই, এটা মাতুরিদির অতিরিক্ত জিনিস যে এই জন্য বলে, তারা বলে আল্লাহ যদি কিতাব না পাঠাইতো তবুও আল্লাহকে জানা ওয়াজিব ছিল না। আল্লাহ বলছে ওমা কুন্না মুআদ্দিবিন হাত্তা নাবআসা রাসূলা। হ্যাঁ, তারপরে তারা বলে আল্লাহকে দেখার মাসালা যে এই ভুলটা তারা করে থাকে, কোন ভুলটা বলছিলাম? অনুভব করার কথা বলে আল্লাহকে দেখার মাসালায়। আবার আল্লাহর কালাম, আল্লাহর কথার ব্যাপারে তারা কি বলে? কথা হচ্ছে কালামুন নাফসি, তারা বলে থাকে। অনুরূপে মাজাজ, তারা এত মাজাজ বলবে, কোনো শিরিক নাই, কোনো শিরিক নাই, যাই বলবেন যে কো মাজাজ কবরের কাছে আছে, কো আল্লাহ কবরের কাছে মাধ্যমে মাজাজ ওনাকে চাইছে, মাজাজ বলে সব হালাল করে ফেলছে, সব শিরিক হালাল হয়ে যায়, এই মাজাজ তারা বাড়াবাড়ি করে। অনুরূপভাবে কুফরে আমলই তাদের কাছে কিছুই না। আমি শুধু কয়েকটা দিন যাতে আমাদের একমত হয়েছে আহলে সুন্নাহ এটা বলবো। এক নম্বর হচ্ছে যে নবুয়াতের ক্ষেত্রে আর মাতুরি দিয়ারা আমাদের সাথে একমত হয়েছে, অনুরূপভাবে সাহাবা এবং ইমামতের ক্ষেত্রে একমত হয়েছে, এবং সানারিয়াত মৃত্যুর পর থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত এই মাসালগুলোতে আমাদের সাথে একমত হয়েছে। এবং ইমানুল মুকাল্লিদ, আশারি বলতো যে কেউ তাকলিদি ইমান আনা তার ইমান গ্রহণযোগ্য হবে না, কিন্তু মাতুরিদিয়ারা বলে তাকলিদি ইমান আনলে ইমান গ্রহণযোগ্য হবে। আসলে এটা সুবিধা বিশুদ্ধ কথা, এটা আমাদের সাথে একমত। অর্থাৎ ইমানের ক্ষেত্রে আপনার বাবা ইমান এ ভালো জানে না, কিন্তু বাবা দেখছি রাইলে বলছে, আমিও রাইলে বলছি, বিশ্বাস করে বলছে যথেষ্ট, কিন্তু আশারা বলে যথেষ্ট না, কিন্তু এটা শুদ্ধ, যথেষ্ট এটাই শুদ্ধ, কারণ আমরা রাইলে বললেই হলো, যেমনি বলেন না কেন আমি বিশ্বাস করলে হয়ে গেল আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার দলিল দিতে হবে এটা জরুরি না, কিন্তু আশারা বলে দলিল দেওয়া লাগবে, নাহলে মানা যাবে না, নাউজুবিল্লাহ। আচ্ছা, আরেকটা হল তাহসিন ও তাকবিয়াল আকলি, এটা শেষ করে দিচ্ছি আমি, আমি শুধু দুটা প্রশ্ন উত্তর দেবো ইনশাল্লাহ। অর্থাৎ একটা হচ্ছে তারা বলে থাকে আহলে সুন্নাহ জামাতের নিয়ম হচ্ছে, আকীদা হচ্ছে এটা যে কিছু জিনিস আছে আমরা বিবেক দিয়ে বুঝতে পারি, শুদ্ধ ভালো মন্দ বিবেক দিয়ে বুঝতে পারি, আর কিছু জিনিস আছে বিবেকে বুঝতে পারে না, আমরা দুইটাকে স্বীকার করি। কিন্তু আশায়ারা বলে যে বিবেকে কোনো কিছুই ধারণ করতে পারে না, এটা ভুল। আবার মাতুরিদিয়ারা বলে যে হ্যাঁ বিবেকে কিছু জিনিস ধারণ করতে পারে, আহলে সুন্নাহ জামাত তারা একমত হয়েছে এই মাসালাতেও। আমরা এমন বলবো দুইটা জিনিস, দুইটা মাসালা খুব জোরে, একটা হচ্ছে আশায়ারা মাতুরিদিকে আহলে সুন্নাহ এই মাসালা খুব বলে মানুষ, নিঃসন্দেহে তারা আহলে সুন্নাহ অন্তর্ভুক্ত না। কেন আহলে সুন্নাহ অন্তর্ভুক্ত হইলে তো আমাদের তাদেরকে নাজি বলতেই হবে, আহলে সুন্নাহ অন্তর্ভুক্ত হবে তারা শিয়াদের বিপরীতে আহলে সুন্নাহ, শিয়াদের বিপরীতে তারা আহলে সুন্নাহ, কিন্তু খুল্লাস যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরকা নাজিয়া বলেছে তাদের অন্তর্ভুক্ত তারা নয়। তারা সুতরাং তারা আহলে সুন্নাহ অন্তর্ভুক্ত হতে পারেনি যতক্ষণ পর্যন্ত তারা আকীদা বিশুদ্ধ না করবে, না হলে তো আর ফেরকা হতো না। এরা একটি ফেরকা, কোন ফেরকা? এগুলো 73 ফেরকার একটা ফেরকা, 73 বাইরের ফেরকা নয়, যেগুলি বাইরের ফেরকা সেগুলি আমরা কাফের বলি। অর্থাৎ 73 ফেরকার বাইরে যা আছে তারা কাফের, 73 ভিতরে যারা আছে তাদেরকে আমরা কাফের বলি না। আমরা দেখেন ইনসাফ দেখেন আহলে সুন্নাহ জামাত, আমরা কিন্তু তাদের কাউ কাফের বলতেছি না, অথচ আপনি আশ্চর্য হবেন জাহেদ আল কাউসারি শেখ হোসেন ইবনে তাইমিয়াকে 33টা গুণ দিছে, মিথ্যা কথা 33টা গালি দিছে, এবং কোনটার মধ্যে বলছে কাফের, কোনটার মধ্যে জিন্দিক, কোনটার মধ্যে মুলহেদ, কোনটার মধ্যে তাইস মানে ছাগল বানাইছে, এই সমস্ত গালি দিছে উনি, 33টা গালি দিছে জাহেদ আল কাউসারি তার কিতাবের মধ্যে শেখ হোসেন ইবনে তাইমিয়াকে। অথচ আমরা কাউকে গালি দিচ্ছি না, আমরা রহমাউল্লাহ করে বলতেছি সত্যিটা কথা, খেয়াল করছেন? কারণ ভুল হতে পারে মানুষের, আমরা মনে করি, আমরা কাউকে এই সমস্ত ভুলের কারণে কাফের বলে আমরা বলি যে ভুল হয়েছে স্বীকার করতে হবে আপনাকে, এটা ফিরে আসতে হবে এটার মধ্যে। এই জন্য আহলে সুন্নাহ জামাত অন্তর্ভুক্ত না, তারা ফিরকাতুম মিনাল ফিরাক, এবং ফেরকাতুম মিন ফিরাকে সালাসু সাবঈন, 73 ফেরকার একটি ফেরকা যারা আহলে সুন্নাহ জামাতের আকীদা অন্তর্ভুক্ত হতে পারেনি, মা আনা আলাই ওয়াসাব যার উপর আমি ছিলাম, আমার সাহাবায়ে কেরাম যার উপর থাকবে তাদের অন্তর্ভুক্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই জায়গায় ফিরে না আসে যে জায়গায় আল্লাহ তার রসুল আমাদেরকে ফিরতে বলেছেন। দ্বিতীয় মাসালা, তারা কি জাহান্নাম থেকে বাঁচার কোনো সরাসরি কোনো বলতে পারবেন কিছু? না। এই এতেকাদে যারা থাকবে তারা অবশ্যই ওই 73 ফেরকার ভাগের ভিতরে পড়বে। কুল্লু আম ফিন্নার ইল্লা ওয়াহিদা, ওয়াহিদার ভিতরে ঢুকতে যেহেতু পারে নাই এই জন্য তাদের কাউকে সরাসরি জান্নাতি বা জাহান্নামের আশা করা কঠিন ততক্ষণ পর্যন্ত সহি আকারে চলে আসে। আমরা বলি আল্লাহর আল্লাহর রহমত এবং আজাবের আল্লাহর রহমতের সাথে সম্পৃক্ত থাকবেন, মাসিয়াতের উপরে আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দেবেন তার বিভিন্ন আমলের কারণে, আর ইচ্ছা করলে তাকে আল্লাহ তারা শাস্তি দেবেন, এটা আমরা বলে থাকি। তবে তারা আহলে সুন্নাহ জামাতের অন্তর্ভুক্ত হতে পারেনি, ফেরকা নাজির অন্তর্ভুক্ত হতে পারবে না, এবং ফেরকা আহলে যাদেরকে আল্লাহ আল্লাহ আল্লাহ রাসূল পছন্দ করেন সেই ফেরকাতে তারা ঢুকতে পারেনি, তারা হতে পারেনি মিন আসহাবুল হাদিস, ওরা হতে পারেনি মিন আসহাবুল ফিকহ ওয়ান নাজার ওয়ালা আসহাবুল হাদিস ওয়ালা নাজার, এদের অন্তর্ভুক্ত হতে পারেনি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন এই জিনিসগুলি বুঝার তৌফিক আমাদের দান করেন এবং আমরা যেন বুঝি। অনেকেই মনে করে আমরা বেহুদা বুঝি কথা বলি, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা, আপনি দেখতে পাচ্ছেন 15টা বিষয়ে তারা আমাদের সাথে পার্থক্য, 15টা, যেখানে 15 এক শুধু সিফাত নয়, সিফাতের বাইরেও 15টা বিষয়ে তারা আকিদার ক্ষেত্রে আমাদের থেকে পার্থক্য রয়েছে, আহলে সুন্নাহ জামাতের আকিদা এবং তাদের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। এই বিষয়গুলোকে তুলে ধরা এবং তাদেরকে সহি পথে নিয়ে আসা আমাদের দায়িত্ব, এই জন্য আমরা আলোচনা করি, কাউকে আমরা কাফের বানানোর জন্য আলোচনা করি না। সুতরাং বুঝতে হবে আমাদের উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য ইনশাআল্লাহ সৎ, আমরা এই পথে কাজ করে যাচ্ছি, অথচ আমরা সৎ পথে তাদেরকে আনতে চাই, ওরা আমাদেরকে বাধা দিতে চায়। আল্লাহর কাছে দোয়া করি তাআলা যেন তাদেরকে হেদায়েত নসিব করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।